السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অদ্য 27 জুন 2011 24 রজব 1431 হিজরি রোজ সোমবার বাদ এশা হাতেমবাগ জামে মসজিদে শবে মেরাজ উপলক্ষে আয়োজিত এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত মেরাজের আলোচনা একটা বিশেষ কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সফর করালেন যেটা একদিকে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে, দুনিয়ার সমস্ত জ্ঞানী লোকদেরকে, ঐতিহাসিক লোকদেরকে এবং যারা বিবেকবান লোক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তার জন্য, গবেষণা করার জন্য এই সফর করিয়েছিলেন। এটার সাথে মুসলিম জাতির অনেক গুরুত্বপূর্ণ আকীদা জড়িত, মূলত সে বিষয়গুলোকে স্পষ্ট করার জন্যই আমাদের আজকের আয়োজন। মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইসরা। আর বাইতুল মুকাদ্দাসের থেকে ঊর্ধ্ব আকাশে যে সফর করেছেন ওটার নাম হচ্ছে মেরাজ। এজন্য কোরআনুল করিমের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানা শব্দটা ব্যবহার করা হয় আশ্চর্য কিছু বোঝাবার জন্য। মেরাজ এটা নবীদের মুজেজার মধ্যে আমাদের নবীর একটা সর্বশ্রেষ্ঠ মুজেজা। অনেকে এটাকে অস্বীকার করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন সুবহানা, মহাপবিত্র, যিনি সমস্ত দোষ ত্রুটি সব রকমের দুর্বলতা থেকে মুক্ত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাযী আসরা বিআব্দিহি, যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। আসরা ইসরা মানে হচ্ছে রাতের শেষ দিকে ভ্রমণ করা। এজন্য বলেছি যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এটার নাম কি? ইসরা। এটার নাম কি? ইসরা। আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে যেটা, ওটার নাম হচ্ছে, ওটা আমরা ওখানে আসলে মেয়েরাজের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলায় ভ্রমণ করা। আসরা, যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, বিআব্দিহি, নিজের বান্দাকে, আব্দ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিনবিহি বলেন নাই, বে রাসুলহি বলেন নাই, কি বলেছেন? বিআব্দিহি। মেরাজের এই ঘটনা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন ঘটনা। এটা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিআব্দিহি শব্দ যোগ করেছেন, উল্লেখ করেছেন। এতে বোঝা যায় বান্দার জন্য, মাখলুকের জন্য আল্লাহর কাছে যত মর্যাদা হতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান স্তর হচ্ছে আল্লাহর গোলাম হয়ে যাওয়া। এজন্য এখানে বিআব্দিহি শব্দ উল্লেখ করেছেন। বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। লাইলান শব্দটা আরবিতে নাকেরা বলা হয় কিছু অংশ বোঝাবার জন্য। বোঝা গেল এই মেরাজের এত বিশাল ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ রাত্র ব্যবহার করেন না, রাতের কিছু অংশ। রাতে কেন মেরাজ হলো? সবে আমদ পর্দা দারে ইশকে বাজা, সবে আমদ কারে সাজে ইশকে বাজা। দুনিয়ার মানুষের নিয়ম হল যদি তার প্রেমিকের সাথে, আপনজনের সাথে খাস ভাবে কথা বলতে হয়, মিলতে হয় রাতের বেলায়, মিলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকেও সেজন্য দুনিয়ার হিসাবে আল্লাহর নবীকে রাতের বেলায় মেরাজে আহ্বান করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করালেন, মক্কা শরীফের খানায় কাবার চতুর্দিকে যে বিশাল মসজিদ, এটার নাম হচ্ছে মসজিদুল হারাম। হারাম শব্দের দুইটা অর্থ, এক হচ্ছে হারাম মানে সংরক্ষিত এলাকা, আর একটা হচ্ছে হারাম মানে নিষিদ্ধ এলাকা। সংরক্ষিত আর নিষিদ্ধ প্রায় কাছাকাছি। আর একটা আছে হারাম শব্দের অর্থ সম্মানিত, সবটাই প্রযোজ্য মক্কার জন্য, সম্মানিত স্পষ্ট এটা। আর একটা হচ্ছে সংরক্ষিত বা নিষিদ্ধ এলাকা, এটা এজন্য যে হারামের সীমানার মধ্যে কাউকে হত্যা করা জায়েজ নেই। কোরআনের স্পষ্ট আয়াত, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করলো, কানা আমিনা, তার জান এবং মালের সে নিরাপত্তা লাভ করলো, তার জান মালার ক্ষতি কেউ করতে পারবে না। এই জন্য হারাম বলা হয় ওটাকে। আমাদের বাঙালি হাজিরা হজ করতে গিয়ে চিন্তা করে, মক্কা শরীফকে হারাম বললো, কি চরম অন্যায় করলো, মক্কা শরীফকে বললো হারাম। এই জন্য তারা একটা শব্দ হরম শরীফ, কি বলে? হরম শরীফ, মানে হারাম বলতে এই হরম টরম বলতে কিচ্ছু নাই ইসলামে। সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারামের থেকে যিনি সায়ের করালেন, ভ্রমণ করালেন, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদের আশপাশে আমি বরকাত রেখে দিয়েছি যাতে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ, দেখাবার জন্য আমি ভ্রমণ করালাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং দেখেন। মেরাজ সম্পর্কে আলোচনা, মেরাজ কখন হয়েছিল, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মধ্যে যে অনেক মতামত রয়েছে, এজন্য এটা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ রাসূলকে দিবেন, প্রশিক্ষণ দিবেন। কেউ বলেছেন কানাল ইসরাউ ফি সানাতিল্লাতি আকরামাহুল্লাহু ফিহা বিন্নবুওয়াতি। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মেরাজ হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত যে বছর লাভ করেছেন ওই বছরই। ওয়াকিলা কানা বাদাল মাবাসি বি খামসি সিনিনা। আবার কেউ কেউ বলেছেন যে নবুয়াত প্রাপ্তির পাঁচ বছর পরে মেরাজ হয়েছিল। মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা ইমাম নববী এবং তাফসিরে কুরতুবী এর লেখকরা এটা কি গ্রহণ করেছেন। ওয়াকিলা কানা লাইলাতাস সাবি ওয়াল ইশরিনা মিন শাহরি রাজাব সানাতা আশারা মিনান নবুওয়াতি। তিন নম্বর মত হচ্ছে কেউ কেউ বলেছেন নবুয়াত প্রাপ্তির দশম বছর রজব মাসের ২৭ তারিখে মেরাজ হয়েছিল। ওয়াকিলা কাবলাল হিজরাতে বিসিত্তাতি আশারা শাহরান। আবার কেউ বলেছেন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করেছেন এই হিজরত করার মাত্র ৬ মাস আগে মেরাজ হয়েছিল, অর্থাৎ নবুয়াতের ১৩তম বছরে, কারণ মক্কায় ১০ বছর আল্লাহর নবী নবুয়াত প্রকাশ্যে প্রচার করেছেন আর ৩ বছর গোপনে, মোট কত বছর? ১৩ বছর। এই ১৩তম বছরে রমজান মাসে মেরাজ হয়েছিল, এটা কেউ কেউ বলেছেন। ওয়াকিলা কাবলাল হিজরাতে বিসানাতে ওয়া শাহরাইনে। আবার কেউ কেউ বলেছেন হিজরত করেছিলেন যখন তার মাত্র ১ বছর ২ মাস আগে মেরাজ হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন ওয়াকিলা কাবলাল হিজরাতে বিসানাতিন আই ফি রবিউল আউয়াল সানাতা ১৩ মিনান নবুওয়াতি। নবুয়াতের ১৩তম বছরের রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছিল। এরকম অনেকগুলো মতামত মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকগণ দিয়েছেন। এবারে আমরা আলোচনা করব মেরাজটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল, এটা আমরা আলোচনা করছি এজন্য কারণ অনেকেই এই মেরাজকে অস্বীকার করেছে এবং এটা নিয়ে বিভিন্ন আপত্তিও করছে। আমরা এক একটা প্রশ্ন এক এক সময় যখন আসবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়ে মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল? কোরআনুল করিমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর নবীর মেরাজ সশরীরে হয়েছিল, স্বপ্নযোগে হয় নাই। এর সাতটা কারণ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে মেরাজ হল আল্লাহর নবীর একটা মুজেজা। যদি মেরাজটা স্বপ্নযোগী হতো তাহলে এতে মুজেজার কিছু নেই, স্বপ্নে অনেক কিছু অনেকে দেখে। দুই নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের আলোচনা করতে গিয়ে কোরআনের যে আয়াত নাজিল করেছেন সেখানে প্রথমেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আর সুবহানা শব্দটাকে ব্যবহার করা হয় আশ্চর্যজনক কোন ঘটনা বয়ান করার জন্য। তো যদি স্বপ্নযোগী মেরাজ হয়ে থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সুবহানা বলতেন না। তিন নম্বর কারণ হল এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসরা বিআবদিহি, আব্দুন শব্দ এনেছেন। স্বপ্নযোগে হলে তো আব্দুন হয় না, রুহুটা হইল। আব্দুন বলা হয় একটা মানুষ গোলাম হয়, কাকে বলে গোলাম? দেহ এবং রুহু পুরোটাকে গোলাম বলা হয়। মানুষ বলা হয় পুরোটাকে, শুধু রুহুটাকে মানুষ বলা হয় না। আল্লাহ তাআলা এখানে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে তার গোলামকে ভ্রমণ করিয়েছেন। তো গোলামকে তার আব্দকে ভ্রমণ করালেন, এতে বোঝা যায় যে শুধু রুহুতে হয় নাই বরং দেহ সহ যে আব্দ সেই আব্দকেই তিনি ভ্রমণ করিয়েছিলেন। চার নম্বর কারণ হচ্ছে এই আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন আবু তালেবের বড় মেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ফুফি উম্মে হানির কাছে ঘটনা প্রথমে বললেন। উম্মে হানি বললেন যে এটা আপনি কাউকে বলবেন না, বললে মানুষরা বিশ্বাস করবে না। যদি এটা স্বপ্নযোগী হতো তাহলে উম্মে হানি এই কথা বলতেন না যে আপনি কাউকে বলবেন না, এটা বললে কেউ বিশ্বাস করবে না। এতেও বোঝা যায় যে মেরাজটা সশরীরে হয়েছিল আর সেই কারণেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে নিষেধ করেছিলেন। পাঁচ নাম্বার কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, মক্কার কুরাইশরা তাকে অস্বীকার করল। স্বপ্নে যোগী যদি মিরাজ হতো তাহলে কেউ এটাকে অস্বীকার করত না, স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। সাত নাম্বার কারণ, আবু জাহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নবীর সঙ্গে দেখা হতো। আবু জাহেল খানায় কাবার সামনে বসেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সকালে যখন কাবার সামনে আসলেন, আবু জাহেল প্রতিদিন আল্লাহর নবীর সঙ্গে মজাক করত, বহাস করত। আজকেও জিজ্ঞেস করল, মুহাম্মদ আজকে কি কোনো নতুন খবর আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আজকে খুব নতুন খবর, খুব ভালো খবর আছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পুরো ঘটনা বললেন। আবু জাহেল প্রথমে অট্টহাসি হাসল, পরক্ষণে সে নিজেকে একটু সম্বরণ করল, কারণ এটাকে দিয়ে সে একটা আল্লাহর নবীর বিরুদ্ধে প্রচার চালাতে পারবে। এই জন্য জিজ্ঞেস করলো, মোহাম্মদ তুমি এটা আমাকে বলেছ নাকি আরো কাউকে বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সকলকেই বলবো। বলে তাহলে একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি, লোক নিয়ে আসি। সোজা চলে গেল আবু বকরের ঘরে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে আবু বকর একজন ভদ্র মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তি, শিক্ষিত লোক, এই লোকটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে নিয়ে গেছে, এই লোকটাকে কোনো সময় ভাগাতে পারি নাই, বুঝাতে পারি নাই যে তুমি তার সঙ্গে চলো সে পাগল, আজকে এটা প্রমাণ করা সম্ভব হবে। সোজা আবু বকরের দরজায় গিয়ে আবু জাহেল হাজির, গিয়ে বলল, আবু বকর তুমি কি শুনেছ তুমি যার সঙ্গে চলো সে কি বলছে? সে আজকের এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর সেখান থেকে আরশে আযিম পর্যন্ত সফর করে আবার রাতের বেলায় ফিরে এসেছে। আকাশেরটা বাদ দিলাম, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি এটা বিশ্বাস করা যায়? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার নবীকে এটা বলেছেন? আবু জাহেল বুঝতে পারল যে এইবার ঔষধ কাজে লাগবে, বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন এবং তোমাকেও বলবেন, আমি সেজন্য তাকে খানায় কাবার সামনে বসাই রেখে এসেছি। আবু বকর বললেন, না তুমি বলো তিনি বলেছেন কিনা। বলে হ্যাঁ বলেছেন, আমি কি মিথ্যা বলতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি শুনে থাকো আল্লাহর নবী সত্যই বলে থাকেন, আমি বিশ্বাস করি আল্লাহর নবীর পক্ষে এটা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফী দালালিম মুবিন। সূরা জুমারের 22 নম্বরে আল্লাহ বলছেন, আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির সিনাকে আত্মাকে খুলে দেন ইসলাম গ্রহণ করার জন্য, যেই ব্যক্তির মনকে খুলে দেন সত্যকে গ্রহণ করার জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে নূর এবং আলো লাভ করে যার মাধ্যমে সে সত্যকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস তো ওই লোকদের জন্য যারা আল্লাহর সমস্ত নিদর্শন দেখা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও তারা আল্লাহকে বুঝতে পারে না, আল্লাহর নিদর্শনগুলোকে গ্রহণ করতে পারে না, যাদের অন্তর শক্ত, যাদের অন্তর আল্লাহর জিকিরকে গ্রহণ করে না। উলাইকা ফি দালালিম মুবিন, ওই লোকগুলো স্থায়ী গোমরাহির মধ্যে থাকে, স্পষ্ট গোমরাহির মধ্যে থাকে, ওদেরকে কেউ হেদায়েত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে গ্রহণ করলেন। আল্লাহ আরো বলেছেন সূরা আনআমের 125 নম্বর আয়াতে, তামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে হেদায়েত দিতে চান, যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলামে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে, তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, প্রশস্ত করে দেন। ওয়া মাই ইউরিদ আন ইউদিল্লাহু, আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে গোমরা হতে দেন, যে গোমরা হতে চায় আল্লাহ গোমরা হতে দেন, ইয়াজাল সাদরাহু দাইয়াকান হারাজান, আল্লাহ তার সিনাটাকে সংকীর্ণ করে দেন, সে সত্যকে গ্রহণ করতে পারে না। আবু জাহেল গ্রহণ করতে পারে নাই, আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আরে আমি তো এর চেয়ে আরো বেশিও বিশ্বাস করি, জিব্রাইল সেই লক্ষ লক্ষ কোটি মাইল থেকে ওহি নিয়ে মুহূর্তের মধ্যে চলে আসেন, এইটা যদি বিশ্বাস করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন এটা বিশ্বাস করতে অসুবিধা কি আমার? এজন্য আল্লাহর পক্ষ থেকে আবু আবু বকরকে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হল, সিদ্দিক যিনি অত্যন্ত সত্যবাদী এবং সত্যায়নকারী। এজন্য বলেছিলাম যে মেরাজ যদি সশরীরে না হয়ে স্বপ্ন যোগে হতো তাহলে আবু জাহেলের অস্বীকার করার কোনো কারণ ছিল না, আর আবু বকর সিদ্দিক এটাকে স্বীকার করে মেনে নিয়ে সিদ্দিক উপাধি লাভ করার কোনো কারণও ছিল না। এজন্য মেরাজ হয়েছিল সশরীরে। এবারে মেরাজের সূচনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোত্থেকে মেরাজ হয়েছিল, এটা নিয়ে বর্তমানে ইন্টারনেটে একজনে লিখেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের থেকে মেরাজে গিয়েছিলেন, তো উম্মে হানি একজন মহিলা, তার ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গেলেন, এ নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র সম্পর্কে সে আঘাত করতে চেয়েছে। এজন্য আমাদের মনে রাখতে হবে বিষয়টা আমরা স্পষ্ট করব। একটা হচ্ছে উম্মে হানি আবু তালেবের মেয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছেন কার ঘরে? আবু তালেবের ঘরে। 8 বছর বয়সের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ঘরেই লালিত পালিত হয়েছেন। সুতরাং আবু তালেবের বড় মেয়ে, আলীর বড় বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় দেখাশোনা করেছেন, সেই হিসেবে মুরব্বী ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মেরাজ করেছেন বলে কিছু কিছু হাদিসে বলা আছে, আর এটাকে কেন্দ্র করেই ওদের আপত্তি। কিন্তু বিশুদ্ধ হাদিস অনুযায়ী আপনি তাফসীরে ইবনে কাসিরের বাংলা আছে 6 নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন যারা করেছে মেরাজের আলোচনা ওখানে পাবেন। প্রত্যেকটা হাদিসে, বেশিরভাগ হাদিসে বলা আছে আল্লাহ নবী মেরাজ করেছিলেন কোত্থেকে, সেটা ছিল মিন হিজর, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের যে অতিরিক্ত অংশ, বাহিরের অংশ, ওখান থেকে মেরাজ করেছিলেন। কোন কোন রওয়ায়েতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন এক রওয়ায়েতে আছে এরকম, বাইনা আনা ফিল মাসজিদুল হারামে ফিল হিজরে ইনদাল বাইতে, আমি বাইতুল্লাহর কাছে হিজর অর্থাৎ হাতিম বলা হয় যেটাকে ওখানে অবস্থান করছিলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় বাইতুল্লাহর সামনে জমজমের কাছে। আর এক রওয়ায়েতে আসছে তারাকা ফিরাশাহু ফি বাইতি উম্মে হানিন ইলাল মসজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত নিজের বিছানাটাকে উম্মে হানির ঘরে রেখে মসজিদে হারামের চত্বরে গিয়ে ঘুমিয়েছিলেন, সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়। ফালাম্মা কানা ফিল হিজরে ইনদাল বাইতে, বাইতুল্লাহর কাছে হিজরের কাছে যখন ছিলেন ওখান থেকে দুজন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে নিয়ে যায়, এটাই বিশুদ্ধ মত। তাহলে এখানে উম্মে হানির ঘরে থাকার রেওয়ায়তটাই সই না, ছিলেন হিজরের কাছে। এজন্য তাফসীর ইবনে কাসিরে লিখেছেন ওয়ারাজিহু মিন মাজমুউর রাওয়ায়াত, সব হাদিসগুলো একত্র করলে যেটা প্রমাণিত হয় তা হচ্ছে এই, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা ফিরাশাহু ফি বাইতি উম্মে হানিন ইলাল মসজিদ, আল্লাহর নবী নিজের বিছানাটাকে উম্মে হানির ঘরে রেখে ওখান থেকে মসজিদুল হারামে চলে গিয়েছিলেন, এবং তারপরে ওখান থেকে ফেরেশতারা নিয়ে যান, দুজন ফেরেশতা আসলো, দুজন ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহর কাছে নিয়ে হাজরে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনা আনা ইনদাল বাইতে বাইনা নাইম আল ইয়াকজান إذ سمعت قائلا يقول أحد الثلاثة بين الرجلين আমাকে একজনে তুলে ফেললো, এরপরে বাইতুল্লাহর সামনে জমজম কূপের কাছে আমাকে হাজির করা হলো, আমার বক্ষটাকে চিরে ফেলা হলো, মিন বাইনে নাহারি ইলাল সাদর, বুকের থেকে শুরু করে সিনাটা পুরো চিরে ফেলা হলো। এতে বোঝা যায় যে বর্তমানে যে কি করে, ওই যে ওপেন হার্ট সার্জারি করে। এর প্রথম ধারণা হাদিস থেকে পাওয়া যায়। যখন বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কল্পনাও করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বক্ষ বিদীর্ণ করা হয়, ওপেন হার্ট সার্জারি বলে যেটাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে বিদীর্ণ করে, বক্ষটাকে চিরে এরপর এখান থেকে কিছু জিনিসকে বের করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে মানুষের যে দুর্বল জিনিসগুলো আছে এগুলো চিরে বের করে দেওয়া হয়। এরপরে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হয়, জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে আবার ওটাকে ঈমান ও হিকমতের মাধ্যমে বলা যাবে তাসতিমিন, একটা পেয়ালা আনা হলো, সেই পেয়ালাটার মধ্যে ছিল ঈমান ও হিকমতান, ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তাফসিরে বলা হয়েছে মানবিক যে দুর্বলতা থাকে এগুলো বের করে ফেলা হলো। এখনো যারা মহাকাশ ভ্রমণে যায় তারা তাদের পোশাক, তাদের খাদ্য ইত্যাদি তারা সাথে নিয়ে নেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রিয় নবীকে যখন মেরাজের জন্য ডাকার চিন্তা ভাবনা করলেন, আগের থেকে তার বক্ষ বিদীর্ণ করে যত দুর্বল জিনিসগুলো সব বের করে দিলেন। ওয়া মালাহু ইলমান ওয়া হিকমান ওয়া ঈমান ওয়া ইয়াকিন ওয়া ইসলামা। এরপরে ইলম, হেলম, এলেম মানে জ্ঞান, হেলেম মানে ধৈর্য এবং সহনশীলতা, ওয়া ঈমানান আল্লাহর উপর ঈমান আস্থা, ওয়া ইয়াকিনান বিশ্বাস, ওয়া সালামান শান্তি, এই সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমার সামনে একটা প্রাণী আনা হলো, বোরাক, যার নাম হলো বোরাক, ফাওকাল হেমার ওয়া দুনাল বাগাল, এটার আকৃতিটা ছিল গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এই বোরাক আনা হলো, ওয়া হুকুম জিবরাইল কো ইউনে সেতাব, বোরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব, জান্নাতের থেকে একটা বাহনের ব্যবস্থা করা হলো, বোরাক আনা হলো। বোরাক শব্দের অর্থই হচ্ছে বিদ্যুৎ, বারকুন বিজলিকে বলা হয়, আর বোরাক মানে হচ্ছে বিদ্যুতের গতিতে যে চলে তাকে বলে কি। এই জন্য এখন মানুষের বাসের নাম দেয় বোরাক, মানে দ্রুতগামী বাস। বোরাক আনা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটার গতি ছিল কেমন, কতুয়াহা ইন্দা মুনতাহা তারফিহি, দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সেই পর্যন্ত সে যায় এক কদমে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, ফানাযালা বিতাইবাতা, যাওয়ার পথে কিছু ঘটনা ঘটল, মদিনায় অবস্থান করলেন, জিব্রাইল বললেন হাযা তাইবা, এটা হচ্ছে তাইবা, যেখানে আপনাকে হিজরত করে আসতে হবে, ইলাইহাল মুহাজার, আপনাকে এখানেই হিজরত করে আসতে হবে। এরপরে তুরে সাইনা, সিনাই পর্বত, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, তাওরাত নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন এখানে দুই রাকাত নামাজ পড়েন, সেখানেও গেলেন। এরপরে বাইতুল লাহাম, আরেক জায়গায় বলেন এখানে নামুন দুই রাকাত নামাজ পড়ুন, আল্লাহর রাসূল দুই রাকাত নামাজ পড়লেন, বলে এটা হচ্ছে ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ অতিক্রম করছিলেন। পথ অতিক্রম করার সময় কিছু ঘটনা ঘটল, তাফসীর ইবনে কাসিরে হাদিসগুলো আসছে যে জিব্রা যখন নাকি বোরাকে তোলা হচ্ছিল, বোরাকে তখন নড়াচড়া করছিল, ফাকান্নাহা আমাররাদদাম্বাহা, বোরাক তার ল্যাজ নড়াচড়া করছিল, অহংকার অহংকার ভাব করছিল, ফাকালা লাহু জিব্রাইল, জিব্রাইল বোরাককে উদ্দেশ্য করে বললেন মাহিয়া বোরাক, বোরাক থেমে যাও, ফাওয়াল্লাহি ইন্না রাকবাকা মিসলাহু, জেনে রাখো তোমার পিঠে এখন যিনি আরোহণ করছেন তার মতো আর কোন আরোহী, কোন সওয়ারি, কোন আরোহণ, কোন বাহনের উপরে চড়বে না। ওয়াসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বোরাকে চলতে আরম্ভ করলেন, ফাইদা হুয়া বিআজুজিন আলা জানিবিত তারিক, রাস্তায় চলছেন হঠাৎ দেখলেন রাস্তার এক পাশে একজন বুড়ি বুড়ি বসে আছে, فقال ما هذه يا جبرائيل আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইল এই বুড়ি আবার কে قال سر يا محمد জিব্রাইল বললেন আগে চলুন সামনে চলতে থাকুন قال فسار ما شاء الله ان يسير এরপরে আরো অনেকক্ষণ চললেন فاذا شيء يدعوه متناحيا عن الطريق দেখা গেল আরেকটা জিনিস যে রাস্তার এক কিনারায় সে আল্লাহর রাসূলকে আহ্বান করছে হালুম্মা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার কাছে আসো فقال له جبرائيل سر يا محمد জিব্রাইল বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি সামনে বারণ অতিক্রম করুন ওর কথায় সাড়া দিবেন না فسار ما شاء الله ان يسير আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন قال فلقيه خلق من الخلق চলতে চলতে আরো অনেক দূরে গিয়ে একদল মখলুক দেখা গেল মানুষ দেখা গেল فقالوا السلام عليك يا اولا السلام عليك يا اخر السلام عليك يا حاشر ওই লোকগুলো আল্লাহর নবীকে সালাম দিলে এই কথাগুলো বলে السلام عليك يا اول হে প্রথম ব্যক্তি হে শেষ ব্যক্তি হে হাশের যাকে কেন্দ্র করে কিয়ামতে লোক জড় করা হবে তাকে সালাম فقال له جبرائيل اردد السلام يا محمد এবারে জিব্রাইল বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই লোকগুলোর সালামের জবাব দিন উত্তর দিন ফারাদাস সালামা আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন সুম্মা লাকিয়া হুসানিয়া এরপরে এরকম ভাবে আরেকটা দলের সঙ্গে সাক্ষাৎ হলো আরেকটা দলের সঙ্গে তিনটা দল এরকম দেখা গেল হাত্তা ইনতাহা ইলা বাইতুল মাকদিস বাইতুল মাকদিস পর্যন্ত এভাবে সফর করলেন فعرض عليه الماء والخمر واللبن ওইখানে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে পানি মদ এবং দুধ এই তিনটা পাত্র রাখা হলো فتناول رسول الله صلى الله عليه وسلم اللبن আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুধ গ্রহণ করলেন মদের পেয়ালাও হাত দিলেন না পানিও নিলেন না দুধের পেয়ালায় হাত দিলেন فقال له جبرائيل اصبت الفطره জিব্রাইল বলল আপনি সঠিক কাজটাই করেছেন ولو شربت الماء যদি আপনি পানি নিতেন لغرقت وغرقت امتك আপনিও ডুবে যেতেন আপনার উম্মতরাও ডুবে যেত ولو شربت الخمر আর যদি মদ পান করতেন لغويت ولغوات امتك আপনিও গোমরাহ হয়ে যেতেন আপনার উম্মতরাও পথভ্রষ্ট হয়ে যেত সুম্মা বুয়েসালাহু আদম এরপরে ব্যাখ্যা দিলেন ওই যে কিছু লোক দেখলেন আম্মাল আজুজুল্লাতি রাইতা আলা জানিবিত তরিকে ওই যে বুড়ি আপনি দেখলেন রাস্তার পাশে একজন বুড়ি ফালাম ইয়াবকা মিনাত দুনিয়া ইল্লা মা বাকিয়া মিন উমরি তিলকাল আজুজ এটা আপনাকে দেখানো হলো ওই বুড়ির মরতে যে কয়দিন বাকি আছে যতটুকু বয়স আছে দুনিয়াটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই পরিমাণ সময় বাকি আছে ওয়াম্মাল্লাযী আরাদা আন তামিলা ইলাইহি আর যেই ব্যক্তি আপনাকে দাওয়াত দিল ডাকতেছিল আহ্বান করছিল তার কাছে যাওয়ার জন্য ফাযাকা আদুবুল্লাহি ইবলিস ওটা হলো আল্লাহর দুশমন ইবলিস আরাদা আন তামিলা ইলাইহি সে ইচ্ছে করেছিল যে আপনি যেন তার দিকে আকৃষ্ট হয়ে যান এজন্য সে একটু আপনার সময় নষ্ট করতে পারলেও চেষ্টা করেছে ওয়াম্মাল্লাযীনা সাল্লামু আলাইকা আর যেই লোকগুলো আপনাকে সালাম করেছিল তিনটা গ্রুপ তিনটা জায়গায় ফা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দলটা ছিল মূসার নেতৃত্বে আর তৃতীয় দলটা ছিল ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এভাবে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন আরো অনেকগুলো বিষয় আছে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় নামাজ পড়লেন এরপরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে হাজির হলেন এবারে যে বাহনে করে গেলেন বোরাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল বললেন যে আপনি পাথরটা আঘাত করেন আঙ্গুল দিয়ে পাথরটা আঘাত করলো ছিদ্র হয়ে গেল ওটার সঙ্গে বোরাকটাকে বেঁধে ফেললেন প্রশ্ন হয় এই যেই বোরাকটা আল্লাহর নবীর জন্যই আনা হলো, এটাকে বাধার প্রয়োজনটাকে দেখানো হলো। আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে যে কোনো কাজ করতে হলে আগে তোমার ব্যবস্থা নিয়ে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। একজন লোক বলে হুজুর দোয়া করেন যেন একটা বাচ্চা হয়, কিছুদিন পরে আসলো কই হুজুর বাচ্চা তো হলো না, বিয়ে করতে হবে, বিয়ে তো করি নাই। এই জন্য আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি উট ছেড়ে দিয়ে ভরসা করব নাকি উট বেঁধে ভরসা করব? উটটাকে ভালো করে বাঁধো, ওর খুঁটিটা মজবুত করে দাও, রশিটা শক্ত দাও, এরপরে তুমি ভরসা কর আল্লাহর উপরে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু যখন সালাত শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, কাজ কর্ম করো, মাথার ঘাম পায় ফেলে কাজ করো, অবতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ভরসা করা মানে এই না যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন। ওই যে এক কাহিনী আছে, এক লোক ওয়াজ শুনল, মৌলভী সাহেব ওয়াজ করলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয়। লোকটা চিন্তা করলো তাহলে কাজকর্ম করে লাভ কি, মসজিদে গিয়ে ইবাদত করলো, একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, খুদাই বেড়ে চললো, খাবার আসে না। পরে চিন্তা করলো হরকতে বরকত হয়, একটু বারান্দায় গেল, আকাশের দিকে তাকায়, দেখি মান্না ফালো আসে কিনা, দেখে তাও আসে না। শেষ পর্যন্ত দেখলো একজন লোক আসলো, ব্যাগের ভিতর থেকে রুটি বের করে খাচ্ছে আর এক কোনায় বসে, ওর দিকে তাকায়ও না, তাকাইলে না দেওয়ার প্রশ্ন। লোকটা চিন্তা করলো আর একটা হরকত করি, এবারে গলা খাকা দিল। এবারে মুসাফের লোকটা তাকালো, একটা লোক দেখলো যে ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, কাছে গিয়ে দুটো রুটি দিল, এক গ্লাস পানি দিল, লোকটা খাইল। এবারে চিন্তা করলো যে হুজুর অস্ত্র ঠিকই করেছিল, ব্যাখ্যাটা ঠিক মতো করে নাই, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক এটা ঠিক, তবে কাজকর্ম করে তিন দিন মসজিদে থাকতে হবে, এরপরে বারান্দায় আসতে হবে, এরপরে একটা গলা খাকার মারতে হবে, তারপরে দুইটা রুটি এক গ্লাস পানি পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোরাকটাকে বাঁধলেন, বোরাকটাকে বেঁধে এরপরে মসজিদে ঢুকলেন। মসজিদে যাওয়ার পরে এখানে সব নবীদের রুহগুলোকে একত্র করা হয়েছিল, এখানে নবীদের সাথে একটা বড় সম্মেলন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের ইমামতি করাইছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সেটার বর্ণনা হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, বক্তাদের নামগুলো কি, এখানে বক্তৃতা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তাদের সামনে আলোচনা করছেন, যে বক্তারা এখানে ওয়াজ করবেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। নামগুলো কি সুন্দর কোরআনের ভিতরে আসছে, নবীদের নাম, আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন নাম রাখে মন্টু, বল্টু, পল্টু, এই সমস্ত জন্টু, এই যে নামগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে যেই নবীদেরকে একত্র করেছেন তাদের নামগুলো কোরআনে সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের সূরায়ে আনআমের 84 নম্বর থেকে শুরু করে 86 নম্বর আয়াত, وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ। কুরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন এই নবীদের নামগুলো, নবীদের মাহফিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাজির হলেন, ইমামতি করবেন কে, আল্লাহু আকবার। সব নবীরা জড়ো হয়ে আছেন। এবারে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সামনে নিয়ে দাঁড় করাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। এরপরে নবীদের বক্তব্য শুরু হলো, আল্লাহর প্রশংসামূলক বক্তব্য। সুম্মা লাকিয়া আরওয়াহাল আম্বিয়ায়ে, সমস্ত নবীদের রুহগুলো একত্র হলো। এবারে বক্তব্য শুরু করলেন এই সুন্দর সুন্দর বক্তারা। আদম আলাইহিস সালাম বক্তব্য রাখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানী বিয়াদিহি ওয়া আসকানানী ফিল জান্নাতি ওয়া আসজাদা লিয়াল মালায়িকাতা ওয়া জাআলানী নাবিয়্যা। সমস্ত প্রশংসা কেবলমাত্র সেই আল্লাহর জন্য যিনি আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। প্রত্যেক নবী তার নিজের যে বৈশিষ্ট্যটা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, এটা পেশ করতে লাগলেন। আদম আলাইহিস সালাম এটা একটা বিশেষ মর্যাদা, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। ওয়াজ কানানি ফিল জান্নাতি, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। ওয়া আসজাদা লিয়াল মালায়িকাতু, এবং ফেরেশতাদের মাধ্যমে আমাকে সিজদা করালেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী আকারে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সব প্রশংসা সেই আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। ইব্রাহিম আদমের বক্তব্য শেষ হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে খলিল রূপে আখ্যায়িত করেছেন। খলিল অন্তরঙ্গ বন্ধু, একেবারে খালেস বন্ধু, যাতে কোনো ভেদাল নাই। ওয়া আতানি মুলকান আযীমা, এবং যিনি আমাকে অনেক বড় মুলুক এবং অনেক বড় ক্ষমতা এবং রাজত্ব দান করেছেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতা, এবং যিনি আমাকে একাকে বলেছেন উম্মাতান কানিতা, বিনয়ী এবং আল্লাহর আনুগত্যশীল উম্মা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, একাকে বলেছেন উম্মা। এর একটা কারণও আছে, নামরুদের বিরুদ্ধে যখন তিনি বক্তব্য পেশ করছিলেন, একদিকে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনশক্তি সব একদিকে, আর একদিকে একজন ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একাই একটা উম্মা, একটা জাতি ছিল। জাতি কেমনে হল? গোটা দুনিয়ার কাফের শক্তিগুলো একদিকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একা হকের উপরে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছিলেন যেন কেয়ামত পর্যন্ত যত মানুষেরা তাওহীদের দাওয়াত দিবে, যত মানুষেরা হকের দাওয়াত দিবে, তাদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন একা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যদিও ছিলেন একা, কিন্তু কেয়ামত পর্যন্ত সমস্ত তাওহীদবাদী মুমিন তার সঙ্গে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারাই তাওহীদের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় তার ক্ষতি করার জন্য, এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন মানুষকে একটা উম্মাত বলে আখ্যায়িত করেছেন। ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নারে, এবং আমাকে নমরুদের আগুনের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন, এটা আমার বিশেষ মর্যাদা। ওয়াজালাহা আলাইয়া বারদাও ওয়া সালামা, এবং আমাকে সেই আগুনটাকে আল্লাহ তাআলা আরামদায়ক এবং শান্তিময় জায়গা বানিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, দুনিয়াতে আমি যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম সবচেয়ে আরামের সময় যদি বলো কোনটা, ওই সময়টা যে সময়টা আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম। আবু আতেশ খাকো বাদ বান্দা আন, আগুন পানি মাটি বাতাস যা কিছু বলো, এই সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ও মানুষ, তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো, এই সমস্ত মাখলুকগুলো আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর গোলামের বটল ছিলেন, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করেন নাই, গোলামি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আগুনকে তার গোলাম বানিয়ে দিয়েছিলেন, আগুন তার কিছুই জ্বালাতে পারে নাই, এখনো পারে যদি মুমিনরা এরকম যদি স্থির থাকতে পারে ইমানের উপরে, কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব না করে, তাহলে এই দুনিয়ার যত বোমা বলেন আগুন বলেন আল্লাহ ঠান্ডা করতে পারেন না, সব করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য শেষ হয়ে গেল। এবারে আরেকজন বক্তা মূসা আলাইহিস সালাম, কি সুন্দর সুন্দর বক্তা। মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন, এটা বড় মর্যাদা। ওয়া জাআলা হালাকা আলে ফিরাউনা, এবং আমাকে কেন্দ্র করে যিনি ফিরাউনের বংশকে ডুবিয়ে হত্যা করেছেন, এবং আমার হাতে বনি ইসরাইলদেরকে মুক্ত করেছেন, আর আমার উম্মতের মধ্যে একদল এমন মানুষ তৈরি করে দিয়েছেন যারা হকের অনুসরণ করে, অবিহিয়াদিলুন, এবং যারা ন্যায়ের প্রতিষ্ঠা করে। এই বলে মূসার বক্তব্য শেষ হল। এবারে আর একজন বক্তা দাউদ আলাইহিস সালাম, সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রব্বিহি, দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা পেশ করলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জালালী মুলকান আযীমা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে একটা মহান রাজত্ব দান করেছেন, ওয়া আল্লামানি আয-যাবুরা, এবং যিনি আমাকে যাবুর শিক্ষা দান করেছেন, যাবুরের মতো কিতাব দান করেছেন, ওয়ালান আলিয়াল হাদিদ, এবং যিনি আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। এটা ওনার বিশেষ মর্যাদা ছিল, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লোহার বর্ম তৈরি করেছেন হযরত দাউদ আলাইহিস সালাম। লোহাটা হাতে নিলে মোমের মতো গলে যেত, অস্ত্র তৈরি করতেন, দাও বডি আরো যা কিছু সব তৈরি করেছেন। ওয়ালান আলিয়াল হাদিদ, আমার জন্য যিনি লোহাটাকে নরম করে দিয়েছেন, ওয়াসাখার আলিয়াল জিবাল, এবং যিনি আমার জন্য পাহাড় পর্বতগুলোকে অধীনস্থ করে দিয়েছেন। পাহাড় পর্বত ওনার কথা মতো চলত, ইউসাব্বিহনা ওয়াত-তাইরু, আমার অনুসরণ করে দিয়েছিল এবং পাখিগুলোকেও আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছিলেন, ওয়া আতানিয়াল হিকমাতা, এবং আমাকে হিকমা দান করেছিলেন, কৌশল বা শিক্ষা দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, অফাসলাল খিতাব, এবং ফাসতুল খিতাব, ফাসতুল খিতাব মানে হচ্ছে অল্প কথায় ব্যাপক অর্থ বুঝায়, স্পষ্ট সংক্ষিপ্ত বহুল অর্থ প্রকাশ করে, এমন কথাকে বলা হয় কি ফাসতুল খিতাব। আল্লাহ তাআলা ওনাকে এই বাণী দান করেছিলেন। এবারে সুলাইমান আলাইহিস সালাম আরেকজন নবী, তিনি দাঁড়ালেন, সুম্মা ইন্না সুলাইমান আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পেশ করছেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লিয়ার রিয়াহ, যে আল্লাহ তাআলা আমার জন্য বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন। বাতাসে তখ্ত চালাতেন, যেদিকে হুকুম করতেন সেদিকে চলে যেত, সাখারা লিয়াল রিয়াহা, বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন, ওয়াসাখারা লিয়াস শায়াতিন, এবং সমস্ত জিন শয়তানগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন, ইয়ামালুনা লি মাশিত মিন মাহারিব ওয়া তামাসিল, আমি যা কিছু তৈরি করতে চাই, বিভিন্ন মেহরাব, ঘর বাড়ি, পাহাড় কেটে, পাথর কেটে, ওয়া তামাসিল, আরো যা কিছু আমি তৈরি করতে চাই, ওয়া জিফানিন, এবং নৌকা ইত্যাদি তৈরি করতে চাই, সবগুলো তারা তৈরি করতো, ওয়া কুদুরির রাসিয়াত, বড় বড় ড্যাগ ডেকচি তৈরি করতে হলে তা ওরা তৈরি করে দিত, এইভাবে সবগুলো তৈরি করলো। ওয়া আল্লামানি মানতেকাত তৈরি, আর যিনি আমাকে কথা পাখির কথা পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন, সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষাও বুঝতেন, ওয়াতানি মিন কুল্লি শাইইন ফাদলা, আমাকে সব কিছু অতিরিক্ত দিয়েছেন, সবই যা প্রয়োজন তার চেয়ে বেশি দিয়েছেন, ওয়াসাখখার আলী জুনুদাশ শায়াতিন ওয়াল ইনসি ওয়াত-তাইরি, আর আমার সৈনিকদের মধ্যে জিন মানুষ এবং পাখি সব দিয়েছেন, সবাই আমার আনুগত্য করে, আফাদ্দালানি আলা কাসিরিম মিন ইবাদিহিল মুমিনিন, এবং আমাকে আল্লাহর অনেক মুমিন বান্দাদের উপরে মর্যাদা দান করেছেন। ওয়া আতানি মুলকান আযীমান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন মহান রাজত্ব দান করেছেন যেটা আমার পরে আর কাউকে আল্লাহ তাআলা দান করবেন না। ওয়া জাআলা মুলকি মুলকান তাইয়িবান, এবং আমার রাজত্বকে একটা পবিত্রতম রাজত্ব দান করেছেন। লাইসা ফিহি হিসাবুন, যার মধ্যে কোনো হিসাব নিকাশের কোনো বালাই নাই, যে যা পারবে সে সব ব্যবহার করবে, তার যা প্রয়োজন সব পাবে, অভাব বলতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা এখনো দিতে পারেন, মুমিনরা যদি সত্যিকার অর্থে খেলাফত কায়েম করতে পারে, দুনিয়ার মানুষেরা যদি ঠিকমতো আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, লানাযালনা আলাইহিম বারাকাতিন মিনাস সামায়ে, আসমান থেকে আমি বরকত নাযিল করে তোমাদের সমস্ত অভাবগুলো দূর করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম দাঁড়ালেন, সুম্মা ইন্না ঈসা আসনা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আল্লাহর প্রশংসা পেশ করতে শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানী কালিমাতুহু, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে তার কালিমা কুন শব্দ দিয়ে তৈরি করেছেন, বিনা বাপে আমাকে তৈরি করেছেন। ওয়া জাআলা মাসালি কামাসালি আদম, আমার দৃষ্টান্তটা আদমের মতোই। খালাকাহু মিন তুরাবিন, যাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করে তারপরে বলেছেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বললেন কুন হয়ে যাও, ফায়াকুন অতবার হয়ে গেছে, আমাকেও সেই কুন শব্দ দিয়ে তৈরি করেছেন। ওয়া আল্লামানি আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরা ওয়াল ইনজিলা, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে কিতাব শিক্ষা দান করেছেন, ওয়াল হিকমাত এবং হিকমা দান করেছেন, আর তাওরাত আর তাওরাত শিক্ষা দান করেছেন, ওয়াল ইনজিলা ইনজিলের ইলম দান করেছেন। ওয়া জাআলানি উখলাকু মিনাত তিন কাহাইয়াতিত তাইরে, আর আল্লাহ আমাকে একটা বিশেষ মুজিজা দান করেছেন, তা ছিল এই, আমি মাটি দিয়ে পাখির মতো একটা তৈরি করতাম, ফা আনফুখু ফিহি, এরপরে তার মধ্যে ফু দিতাম, ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহি, ওটা আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যেত। ওয়া জাআলানি উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দান করেছিলেন, আমি কুষ্ঠ এবং আকমা অন্ধ, মাদার জাত অন্ধ, মায়ের পেট থেকে যে অন্ধ বের হয় এই রোগগুলো পর্যন্ত যদি চোখে হাত বুলাতেন ভালো হয়ে যেত, ওয়াল আবরাস কুষ্ঠ রোগী এটাও ভালো হয়ে যেত। ওহিল মাউতা বিইজনিল্লাহি, এবং আল্লাহর নির্দেশে আমি মৃত্যুদেরকে জীবিত করতে পারতাম। ওয়ারাফানি ওয়া তাহারানি, যে আল্লাহ তাআলা আমাকে তার কাছে তুলে নিয়েছেন, ওয়া তাহারানি আমাকে পবিত্র করেছেন। ওয়া আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, আমাকে এবং আমার মাকে শয়তানের ধোকা থেকে, শয়তানের খোঁচা থেকে হেফাজত করেছেন। ফালাম ইয়াকুন লিশাইতানি আলাইনা সাবিল, আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা কার্যকর ছিল না। আমি সব প্রশংসা সেই মহান আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। সব নবীদের বক্তব্য শেষ হয়ে গেল। এবারে এই মাহফিলের প্রধান বক্তা, প্রধান বক্তা শেষই থাকে। সুম্মা ইন্না মুহাম্মাদান আসনা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য পেশ করার জন্য দাঁড়িয়ে গেলেন। ফাকালা কুল্লুকুম আসনা আলা রাব্বিহি, আমাদের নবীজি দাঁড়িয়ে প্রথমে বললেন, তোমরা সকলেই তো আল্লাহর প্রশংসা করেছো, ওয়া ইন্নি মুসনিন আলা রাব্বি, আমি আমার রবের প্রশংসা পেশ করছি। ফাকালা আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি নিজে হচ্ছেন রাব্বুল আলামিন, আর আমাকে খেতাব দান করেছেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রাহমাত স্বরূপ যিনি আমাকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের তো এখানেই আলাদা, আগের যুগের নবীরা এক একজন এক একটা এলাকার জন্য আসতেন, এক একটা জাতির জন্য আগমন করেছিলেন। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আমাকে এই মর্যাদা যে আল্লাহ দান করেছে আমি তার প্রশংসা করছি। ওয়াকাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সর্বযুগের জন্য এবং সর্বকালের মানুষের জন্য আমাকে বাশির ও নাজির করে পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। ওয়া উনজিলা আলাইয়াল ফুরকানা, এবং যিনি আমার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন। কোরআনের আরেক নাম কি? অনেকগুলো নামের মধ্যে একটা ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান হলো এমন কিতাব যেই কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে আলাদা করে দেয়। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, অমান কালা বিহি সাদাকা, কোরআন অনুযায়ী যে কথা বলে সে সত্য কথা বলে, অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। এইরকম ভাবে আমাকে ফুরকান দেওয়া হয়েছে, ফিহি বায়ানুন লিকুল্লি শাইইন, যার মধ্যে সব কিছুর আলোচনা রয়েছে। ওয়াজালা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর আমি প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। ওয়াজালা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আর আমার উম্মতকে যিনি একটা মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছেন। খ্রিস্টানদের মধ্যে একেবারে শিথিলতা আছে, এহুদির মধ্যে কঠোরতা আছে। এহুদিদের শরীয়ত ছিল কঠিন আর খ্রিস্টানদের শরীয়ত ছিল একেবারে শিথিল। এর মাঝামাঝি আমাদেরটা, একেবারে কঠোরও না একেবারে আবার সহজও না। এই জন্য বলা হয়েছে ওয়া জালা উম্মাতি ওয়াসাতানু ওয়াসাতান, কোরআনে আছে আয়াতে, ওয়া কাযালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছি যাতে করে কেয়ামতের মাঠে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। এই উম্মত সাক্ষী হবে কেয়ামতের মাঠে। ওয়া জালা উম্মতি হুমুল আব্বালুনা ওয়া হুমুল আখারুন, আরো প্রশংসা পেশ করছি সে আল্লাহর জন্য যিনি আমাদের উম্মতকে, আমার উম্মতদেরকে সর্বশেষ পর্যায়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু কেয়ামতের মাঠে আমার উম্মতের হিসাব নিকাশ আগে হয়ে আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শারাহালি সাদরি, আমি আরো প্রশংসা করছি সে আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমার সিনাকে খুলে দিয়েছেন। শারাহাল্লাহু সাদরা, আলাম নাশরাহালাকা সাদরাক, আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, সত্য জিনিসকে গ্রহণ করার মতো আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। অবদাননি বিজরাক, অবদান আনকা বিজরাক, আর ক্ষতিকর সমস্ত বস্তু দুর্বল সমস্ত জিনিসকে আমার থেকে দূর করে দিয়েছেন। ওয়ারাফা আলি জিক্রি, এবং আমার মর্যাদাকে যিনি সবচেয়ে উচ্চ স্থান দান করেছেন। ওয়াজালানি ফাতিহা ওয়া খাতিমা, আমাকে যিনি সর্বশেষ দুনিয়াতে পাঠিয়েছেন আবার সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, আমি তার প্রশংসা করছি। এইটা বলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম স্পিকার, তিনি বললেন বিহাজা আফদলুকুম মুহাম্মাদ, এই বক্তব্যের মধ্যেই পরিষ্কার হয়ে গেল যে এই বৈশিষ্ট্যের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত এক পর্ব শেষ হয়ে গেল। সুম্মা উতিতু বিল মিরাজ, এরপরে আমার সামনে মিরাজ আনা হলো। এই মিরাজ আসলো, মিরাজ আনা হলো, মিরাজ মানে হচ্ছে সিঁড়ি, ধাপ বিশিষ্ট, পা দিয়ে দিয়ে উঠা যায় এমন জিনিসকে বলা হয় মিরাজ, যা দিয়ে উপরে চড়া যায়। এখন সিঁড়ি বিভিন্ন রকম হতে পারে, বিল্ডিং এ চড়ার সিঁড়ি, লিফট হতে পারে, আবার উপরে উঠে প্লেন দিয়ে তো উপরে উঠে। এখন মেরাজ যে কিরকম ছিল এটা আল্লাহ ভালো জানে। আমরা বুঝলাম মেরাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মেরাজ হলো আল্লাযী কানা তারুজু আলাইহি আরওয়াহু বনি আদম, মেরাজ হলো এমন এক জিনিস যার মাধ্যমে বনি আদমের রুহগুলোকে আকাশের দিকে তুলে নেওয়া হয়, নেককার লোকদের রুহটা এই মেরাজে করেই নেওয়া হয় উপরে আল্লাহর দরবারে নেওয়া হয়। ফালাম ইয়ারাল খালায়েক আহসানা মিনাল মিরাজ, এই মিরাজ এত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলছেন ফালাম ইয়ারাল খালায়েক আহসানা মিনাল মিরাজ, মিরাজের চেয়ে সুন্দর কোন সৃষ্টি কোন মাখলুক কোনদিন দেখে না, এত সুন্দর। মা রাআইতুল মাইয়িত হিনা ইয়াশুক্কু বাসারাহু তামিহান ইলা সামাই, তোমরা কি দেখো না মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু সময় ঘুনিয়ে আসে তো ঘনার তারা কি করে উপর দিকে তাকায়, বলেন যে ফাইন নামা ইয়াশুক্কু বাসারাহু তামিহান ইলা সামাই, তারা আকাশের দিকে নজর দেয়, আজাবাহু বিল মিরাজ, ওই মিরাজ তখন দেখতে পায়, সেজন্য তারা এইরকম ভাবে উপরের দিকে তাকায়। কালা ফাসাইতু আনা ওয়া জিব্রাইলু, আমি আর জিব্রাইল সেই মিরাজে আরোহণ করলাম, ফাইদা আনা বি মালিকিন, আমি দেখলাম সে মালাক ফেরেশতা, ইয়াকালু লাহু ইসমাঈল, যেই ব্যক্তির নাম হলো ইসমাঈল, ওহুয়া সাহিবুস সামাঈদ দুনিয়া, এই লোকটা হলো প্রথম আসমানের দায়িত্বে নিয়োজিত আছেন, অবাইনা ইয়াদাইহি সাবউনা আলফা মালাকিন, আর তার সামনে রয়েছে সত্তর হাজার ফেরেশতা, মা কুল্লি মালাকিন জুনুদুহু, প্রত্যেক ফেরেশতার সাথে আবার এক এক তাদের সৈন্যরা রয়েছে, মিয়াতু আলফে মালাকিন, ওই সত্তর হাজার ফেরেশতার প্রত্যেকের সংখ্যে রয়েছে এক এক লক্ষ ফেরেশতা, কতজন করে এক এক লক্ষ ফেরেশতা করে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লা হুয়া, আল্লাহর সৈনিকদের সংখ্যা যে কত বেশি এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না। এক আসমানের প্রথম আসমানের যে দায়িত্বে আছেন তার সামনে সত্তর হাজার ফেরেশতা, আর ওই সত্তর হাজারের প্রত্যেকের সাথে আছে এক এক লক্ষ ফেরেশতা, আকাশের দিকে চললেন। তাফসিরে এসেছে দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর রাসূল যে সফর করলেন এর দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ, পাঁচশো বছর, আবার কেমন পাঁচশো বছর, অনেকে আছে বিজ্ঞানীরা, আমরা চাঁদে গেলাম, অমুক অমুক তো বুঝায় গেলাম, তা আমরা তো কই, হিন্দুরা যাকে বলে ভগবান, খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, মুসলিম যাকে বলে আল্লাহ, কারো দেখা তো পাইলাম না, তোমরা গেছো কোন পর্যন্ত? পাঁচশো বছরের রাস্তা হল প্রথম আসমান পর্যন্ত, আর সে পাঁচশো বছর কিসের হিসাবে? বোরাকটাই ছিল বিদ্যুতের গতিতে, তাহলে মানুষের সবচেয়ে দ্রুত হিসাব করার জন্য যেটা বলে তা হল বিদ্যুতের গতি, এক সেকেন্ডে কত, এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে যদি হয়, এটা তো বোরাকের গতি, আর মেরাজের গতি তার চেয়েও বেশি, রফরফের গতি এর চেয়েও বেশি, তো তুমি কোন পর্যন্ত গেছো? এই পাঁচশো বছরের রাস্তার তুলনায় তুমি যা গিয়েছ ওটা এক মিনিটের রাস্তাও না, ওইখানে গিয়ে তালাশ করছো। এজন্য বুঝতে হবে এক লোক বউয়ের সাথে রাগ করে ঘরের থেকে বান্দা বারান্দা গিয়ে শুয়ে আছে, বিদেশ চলে যাবে, আর দেশ থাকবে না, ওইখানে গিয়ে বলে হায় এতক্ষণ কোথায় ছিলাম এখন কোথায় আসলাম, বউ গিয়ে কয় বুঝছি আর তোমার বিদেশ যাওয়ার আসো, এতক্ষণ কোথায় ছিল এখন কোথায় গেত, মাত্র বারান্দায় গিয়ে কোথায় চলে গেছে। এই জন্য বুঝতে হবে এরাও এই চাঁদে গেল বা মঙ্গল গ্রহ পর্যন্ত তালাশ করলো, এরপরেই বলল আল্লাহর তো দেখা নাই, আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা আছে। আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন একের পর এক, পৃথিবীর চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে গ্রহ বড়, এর মধ্যে আবার ব্ল্যাক হোল আছে মহাকাশে, এক একটা ব্ল্যাক হোল এরকম হাজার হাজার লক্ষ তারকাকে চুষে ফেলতে পারে, হ্যাঁ এগুলো কোরআনেও আছে। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত গহ্বর বড় বড় গহ্বর গুলোর কসম করে বলছি যেইখানে তারকা সমূহ ধ্বংস হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, তো তোমরা যেগুলো এখন গবেষণা করে বের করছো এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা চোদ্দশো বছর আগেই জানিয়েছেন, যখন বিজ্ঞানের কিছু আবিষ্কার হয় নাই, বিজ্ঞানের এখন আবিষ্কার করছে না, চন্দ্র সূর্য পৃথিবী চন্দ্র সবই ঘুরে, আগে বিজ্ঞানে বলতো না সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আর এখন বিজ্ঞানের কি বলছেন আগে কোরআনের ভুল ধরতো এরা, তাসলিমা নাসলিন কোরআনের ভুল ধরেছে, আল্লাহ মিথ্যা বলে, নাউজুবিল্লাহ মিন দ্বালিক। এই ইবলিস লিখেছে আল্লাহ মিথ্যা বলে, কারণ কোরআনে আছে, কোরআনে স্পষ্ট আছে, লাশামসু ইয়ানবাগী লাহা ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য কতগুলো কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র সেই পথে চলতে থাকে। লাশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার, ওয়ালা লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আয়াত কি সুন্দর করে আল্লাহ বলছেন, সব চলমান। এখন বর্তমানের বিজ্ঞানীরা স্বীকার করেছেন যে আসলে সবই ঘুরে, আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনই কোরআনুল কারীমের মাধ্যমে প্রথমে মানুষকে জানিয়েছেন, বহু জগতের সন্ধান দিয়েছেন আল্লাহ। এজন্য আকাশ, মহাকাশ, অনেক বিজ্ঞানীরা বলে আকাশ বলতে কি, মহাশূন্য, মহাশূন্য, শূন্যের শূন্য, এই আসমান বলতে কিছু অন্য কিছু নাই। কিন্তু কোরআন কি বলছে শুনুন, কোরআন বলছে সূরায়ে নাবার 12 নম্বর আয়াত, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপরে, তোমাদের উপরে সাতটা কঠিন আসমানের স্তর রেখেছি। সূরা মুলুকের 3 নম্বর আয়াতে আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমানটাকে সাতটা স্তরে সৃষ্টি করেছেন। আলাম তারা, সূরা নূহের 15 নম্বর আয়াতে আছে, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, মানুষ কি লক্ষ্য করছেন আমি কিরকম ভাবে সাতটা আসমানকে তৈরি করে দিয়েছি। সাত আসমান, শুধু সাত আসমান আছে তা না, এই সাত আসমান কি কি দিয়ে তৈরি সেইগুলো পর্যন্ত তাফসীরে কিতাবে আছে, প্রত্যেকটা আসমান কি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সবগুলো পরিষ্কার করে দিয়েছেন। প্রথম আসমান সম্পর্কে দুই রকম রওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আসমানটা মাউজুন মাকফুফুন, প্রথম আসমানটা হচ্ছে মাউজুন মাকফুফুন, পানি দিয়ে তৈরি পানি। এই জন্য পানি যখন দূরের থেকে দেখা যায় তখন কি দেখা যায়, নীল দেখা যায়। আমরা যখন প্লেনে চড়ি সাগরের উপর দিয়ে যখন প্লেন গুলো যায় নিচে কি দেখা যায়, নীল দেখা যায়, নীল আকাশের মতোই দেখা যায়। এই জন্য প্রথম আসমান পানি দিয়ে তৈরি, বরফ হতে পারে। আর এক রাওয়াতে আসছে মিন জুজা দাতিন, কাচের তৈরি, প্রথম আসমানটা কাচের তৈরি। এই প্রথম আসমান পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন। এবারে জিব্রাইল প্রথম আসমানের দারোয়ান ইসমাইল নামক ফেরেশতাকে বললেন দরজা খোলো, ফাস্তাফতাহা। ইসমাইল জিজ্ঞেস করলো কে তুমি, বলে আমি জিব্রাইল, বলে তোমার সঙ্গে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে তাকে কি ডাকা হয়েছে, বলে হ্যাঁ ডাকা হয়েছে। এবারে দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যেই দূরত্ব ছিল 500 বছরের রাস্তা, প্রথম আসমানটা আবার ওই পর্যন্ত পুরো এবং মোটা 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অতিক্রম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উপনীত হলেন। ফাইযা ফীহি আবুহুম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওইখানে গিয়ে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইনি হচ্ছেন আপনার পিতা আদম, আপনি সালাম করুন। আল্লাহ রাসূল সালাম করলেন, আদম সালামের জবাব দিলেন, সালাম যে যাবে সে দিবে, এটা নিয়ম। আমাদের দেশে মানুষ কিচ্ছু জানে না, স্কুলে গেলে ছাত্ররা সালাম দেয় আসসালামু আলাইকুম, ভুল এটা, টিচার গিয়ে সালাম দেবে, ছাত্র উত্তর দিবে। এরকম কোন মজলিসে আসলে সবাই সালাম দেয় আসসালামু আলাইকুম, হুজুরকে সালাম দিল, এটা ভুয়া কথা। সালাম দিবে কি, আগন্তুক জিনিস তিনি সালাম দিবেন। এরকম কেউ দৌড়াচ্ছে, অতিক্রম করছে, যে অতিক্রম করে যাবে সে সালাম দিবে, একজন গাড়িতে আর একজন পায়ে হাঁটে, গাড়িতে যে চলছে সে সালাম দিবে যে পায়ের তাকে, এরকম এটা সালাম দেওয়ার নিয়ম আছে। এই জন্য এটা সামনে খেয়াল রাখবো আমরা, যে সালাম যে আসবে সে দিবে, তার এটা হক, সে না দিলে তখন উপস্থিত লোকের একজন সালাম দিবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সালাম দিলেন, সব জায়গায় আল্লাহ রাসূল নিজে সালাম দিচ্ছেন, সালাম দিলেন। এবারে উত্তর দেওয়া হলো মারহাবান বিন নবিয়্যি সালিহ ওয়া ইবনি সালিহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে স্বাগত জানালেন, মারহাবান বিন নবিয়্যি সালিহ ওয়া ইবনি সালিহ, আমার নেক সন্তান এবং নেক নবীর প্রতি আমি স্বাগত জানাচ্ছি। ফানিমাল মুজিউ জাআ, এরপরে সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখার দেখলেন, এরপরে সামনে চললেন, দ্বিতীয় আসমানের দিকে চললেন, দ্বিতীয় আসমান তা পর্যন্ত প্রথম আসমান থেকে আবার 500 বছরের রাস্তা, 500 বছর রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য জিব্রাইল আগের মতো বললেন, সেখানেও প্রশ্ন উত্তর হল, দরজা খোলা হল, দ্বিতীয় আসমানটাও তৈরি ছিল মিন হাদিদাতিন, লোহার দ্বারা তৈরি, মিন হাদিদাতিন বাইদা, স্বচ্ছ পরিষ্কার লোহা, ময়লা যুক্ত না, এই লোহা দিয়ে তৈরি। ফাইদা ফিহি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে গিয়ে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মেরাজ আরো উপরে চড়তে লাগলো, আরো 500 বছর রাস্তা অতিক্রম করলো, তৃতীয় আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, তৃতীয় আসমানে গিয়ে আবার দরজা খোলার জন্য বলা হলো, দরজা খোলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান ভেদ করে সামনে চললেন। এটা তৃতীয় আসমানটা তৈরি করা ছিল মিন নুহাসিন, হলুদ রঙের তামা দিয়ে তৈরি। তৃতীয় আসমানটাও সেই প্রত্যেকটা আসমানের মতো ফাঁকা এবং গ্যাপ ছিল 500 বছরের রাস্তা। সেখানে গিয়ে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়ামাহু নাফারুম মিন কওমিহি, ইউসুফের সঙ্গে তার জাতির আরো কিছু লোকজন ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আরো ঊর্ধ্ব আকাশে চলতে লাগলেন, আরো 500 বছর রাস্তা অতিক্রম করে গিয়ে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। চতুর্থ আসমানটা তৈরি করা ছিল মিন ফিদ্দাতিন বাইদা, স্বচ্ছ পরিষ্কার সাদা রূপা দ্বারা তৈরি। এই আসমানটাও মোটা এবং পুরো হচ্ছে 500 বছরের রাস্তা। এটা অতিক্রম করে যখন তিনি উপরে গেলেন, সেখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফাহু মাকানান আলিয়া, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঁচুতে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল এখান থেকে আবার সামনে চললেন, আরো ঊর্ধ্ব আকাশে চললেন, চলতে চলতে পঞ্চম আকাশে গিয়ে হাজির হলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আকাশ পর্যন্ত দূরত্ব এবং ফাঁকা হলো, আবার 500 বছরের রাস্তা। এইখানে গিয়ে যখন উপনীত হলেন, আবার দরজা খুলতে বলা হলো, দরজা খোলা হলো, পঞ্চম আকাশটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মিন জাহাবিন, স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে 500 বছরের রাস্তা। এটা অতিক্রম করে যখন উপরে চলে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করলেন। হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, সালাম কালাম হলো। এরপরে আরো উপরের দিকে চড়তে লাগলেন, 500 বছরের রাস্তা অতিক্রম করে এরপরে গিয়ে ষষ্ঠ আসমানে উপনীত হলেন। আল্লাহ তাআলা ষষ্ঠ নাম্বার আসমানটা তৈরি করেছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে আবার 500 বছরের দূরত্ব। এটা অতিক্রম করে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সালাম করলেন, মূসা আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, কথাবার্তা হলো। এরপরে আল্লাহর নবীর মেরাজ আর উপরে চলতে লাগলো, 500 বছরের রাস্তা এবং ফাঁকা অতিক্রম করে সপ্তম আসমানে গিয়ে উপনীত হলো। সপ্তম আসমানটা আল্লাহ তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা মর্মর পাথর দিয়ে তৈরি করেছেন, মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন। এই আসমানটা মোটা এবং পুরো হচ্ছে আবার 500 বছরের রাস্তা। এটা অতিক্রম করে ওইখানে গিয়ে উপনীত হলেন, দেখেন বিশাল একটা মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তাওহীদবাদী মিল্লাত, যেই মিল্লাতের মধ্যে কোন শেরাকের গন্ধ নাই, যেই মিল্লাতের মধ্যে কোন বেদাত থাকবে না, যেই মিল্লাতের মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকবে না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যারা বলেন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত ক্লিয়ার করে গেছেন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতওয়াজ্জু করলাম কার দিকে? কোন পীরের দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান সত্তার দিকে যিনি সমস্ত আসমানগুলো সৃষ্টি করেছেন এবং সমস্ত জমিনগুলো সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জু হচ্ছি হানিফান, একনিষ্ঠ ভাবে। হানিফ মানে হল মা ইলান আন জামিল বুতলান ইলাল হককে, সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন করে, ত্যাগ করে, প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়, যিনি তার নাম কি? হানিফ মুসলিম, হানিফান। ওই শিরক যুক্ত মুসলিম না, মাজারে গিয়েও সেজদা করে, খাজা বাবার পায়ে লুটিয়ে পড়ে, ল্যাংটা বাবার পিছনে ঘুরে, আর পাগল পাগলা বাবার পিছনে ঘুরে, এই সমস্ত মুসলিমদেরকে হানিফ মুসলিম বলা হয় না। এরা মুশরিক মুসলিম। এরা কি? মুশরিক মুসলিম, যারা গা মাজারে গিয়ে গান গায়, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। কি সুন্দর সুন্দর আজীব আজীব গান গায়, গাঁজা খায়, ওই গান গায়ের পর কি সব দেখে, গাঁজা কে খাবি রে আজা, এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, রাজা হয়ে গেছে এরা। এই গাঁজা খায় আর দেওয়াল ধরে ধাক্কা আর করে, এটা এখানে রয়েছে কেন? দেখেন না মদখররা করে কি, লাইট পোস্টের পিলার ধরে ধাক্কা, সকালবেলা দেখা যায় কিছু ধাক্কা আর করে, সরোনা সর সর পিলার সরাচ্ছে, আমাকে রাস্তার উপর উঠে গেছে, হুজুর দেখেছেন দেখেছেন, এই রাস্তার উপর উঠে গেছে, বলে খাইছো কায়দা মতো। এই লোকগুলো এটার একবার আছে ধর্ম, এরা গাঁজা খায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে হেলান দিয়েছেন। এই বাইতুল মামুর সম্পর্কে বলা হয়েছে এত বড় বিশাল মসজিদ, 70,000 ফেরেশতারা ওইখানে সবসময় তওয়াফ করে আর ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম হলো, কালাম হলো। কেউ কেউ এই বাইতুল মামুর মসজিদটা কি বলেছেন? মসজিদুল আকসা। তাহলে অর্থ দাঁড়াবে এই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, একেবারে সেই সাত আসমানের উপরের মসজিদ। কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনরা বলেছেন যে না, মসজিদুল আকসা বলতে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ ওটা। যাই হোক, এই মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। এরপরে এখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, যদিও ওই হাদিসটা যেমন মজবুত, এটা এত মজবুত না, ইমামতি করালেন জিব্রাইল। এখানেও আল্লাহর রাসূলকে ইমামতির জন্য দাঁড় করিয়ে দিলেন, এবং বলা হয় যে এইখানে 70,000 ফেরেশতারা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলো। জিব্রাইল জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন যে এইখানে এখন কতজন ফেরেশতা ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। জিব্রাইল বলেন, 70,000 ফেরেশতা এই মুহূর্তে নামাজ পড়লো। আর এই যে 70,000 লোকেরা চলে গেল, প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে তওয়াফ করে চলে যায়, এরা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় বলার কোন সুযোগ পাবে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লা হুয়া, আল্লাহর জুনুদ আল্লাহর সৈনিকদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখান থেকে আরো সামনে চললাম, আল্লাহু আকবার, ফেরেশতাদের এই যে সংখ্যাগুলো, আদম আলাইহিস সালাম তাফরিহুল আতকিয়া ফিল আহওয়ালিল আম্বিয়া নামে কিতাব আছে, এই কিতাবে লিখেছে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি, আসমান জমিনকে সৃষ্টি করার আগেও এই আরশকে সৃষ্টি করেছেন এবং এই মসজিদ খেলা সৃষ্টি করেছেন, আর তখন থেকে ফেরেশতারা তওয়াফ করছে। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 45,56,263,223 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে সেই সময়ের থেকে ফেরেশতারা তওয়াফ করছে এবং কেয়ামত পর্যন্ত তওয়াফ করবে, 70,000 করে আর সুযোগ পাবে না। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত এবারে বুঝতে পারেন? আল্লাহ আকবার, এইরকম ভাবে সাত আসমান ভেদ করে এরপরে আরো সামনে চললেন। সুম্মা ইনতাহা ইলা সিদরাতিল মুনতাহা, এরপরে চলতে চলতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, কুল বৃক্ষ, মুনতাহা মানে হলো সীমান্ত, তার মানে হচ্ছে দুনিয়ার যত লোক চলাফেরা করে আসাফেরা করে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, এরপরে যাওয়ার কারোর সুযোগ নেই। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ একটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বড়ই গাছটা কেমন, ইয়াখরুজু মিন আসলিহা আনহারুন, এই বৃক্ষের গোড়ার থেকে কয়েকটা নহর প্রবাহিত আছে, নহরানে জাহেরানে অনহরানে বাতেনানে, দুইটা নহর প্রবাহিত হচ্ছে, জাহিরি নহর দুইটা বাতেনি নহর, আম্মা জাহেরানে ফান্নিল ওয়াল ফরাতু, জাহিরি দুইটা নদী হলো নীল এবং ফোরাতের উৎস, দুনিয়ার যত নদী খাল বিল নদী নালা এগুলো উৎস ওখান থেকে, আর বাতিনি দুইটা হচ্ছে হাউজে কাউসার এবং জান্নাতের আরেকটা নহর, আনহারুম মিন আগাইরে আসিন আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামুহু, জান্নাতের মধ্যে অনেক নহর থাকবে, একটা নহর থাকবে দুধের নহর, দুধ স্বচ্ছ পরিষ্কার দুধ, লাম ইয়াতাগাইয়ার তামুহু, যেই দুধের ঘ্রাণ নষ্ট হয় না স্বাদ নষ্ট কখনো হবে না, ওয়ানহারুম মিন খামরিন, আবার একটা নহর থাকবে, অনেকগুলো নহর থাকবে মদের শরাবের নহর, যেই শরাবগুলো পান করবে তাতে মাতাল হবে না কেউ, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার স্বচ্ছ মধুর নহর থাকবে, ওয়াহিয়া সাজারাতুন ইয়াসিরুর রাকিব ফি জিল্লি আসাবিন আমান লা ইয়াক্তাউহা, এটা এত বড় একটা বৃক্ষ যেই বৃক্ষের ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ানো হয় 70,000 বছর পর্যন্ত ঘুরতে থাকবে, তারপরেও তার ছায়া শেষ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, এত বড় বৃক্ষ। ওয়াল ওয়ারাকাতু মিনহা তুগাত্তিল উম্মাতা কুল্লাহা, ওই গাছের এক একটা পাতা এত বড়, এক একটা পাতা এক একটা দল এক একটা সম্প্রদায়কে ঢেকে দিতে পারে। অফির ওয়ায়াতিন কালা ফাইদা নাবকুহা, ওই গাছের এক একটা বড়ই কত বড়, ফাইদা নাবকুহা কাকিলা আলী হাজার, এক একটা বড়ই হলো হাজার এলাকার মটকার মতো, আরবের সবচেয়ে বড় বড় মটকা তৈরি হতো হাজার নামক একটা এলাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বুঝাবার জন্য বললেন ওই বড়ই গাছের এক একটা বড়ই হচ্ছে হাজার এলাকার এক একটা মটকার মতো। অমিনহা ওয়াইলাইহা ইয়ান্তাহি মা ইয়াহবিতু বিহি মিন ফাওকিহা, দুনিয়ার থেকে নিচের থেকে যত কিছু উপরে যায় ওই পর্যন্ত গিয়ে থেমে যায়, হাত্তা ইয়াকবিদা ইলাহি, ওইখানে গিয়ে শেষ হয়ে যায়। বড়ই গাছ কেন ওখানে উঠল, আল্লাহু আকবার, বড়ই গাছকে দেখবেন ওর যত বড়ই বেশি হয় ডালপালা আস্তে নিচের দিকে নত হয়ে যায়, ফল দুই রকম, একটা উপকারের ফল একটা তুলা ফল, তুলা ফল যত পাকে তত কি ভারী হয় না হালকা হয়, হালকা হয়, শেষ পর্যন্ত ফেটে যায় বাতাসে উঠতে উঠতে কোথায় যায় খবর থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা অহংকারী হবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামশি ফিল আরদে মারহা, জমিনে চলার সময় মাথা উঁচু করে গর্দান ফুলাইয়া তুমি চলতে যাইও না, ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা তুলা, তুমি গর্দানটা যেরকম উঁচু করছো মনে হচ্ছে পাহাড় ঠেকাইয়া দিবা কিন্তু কখনো তুমি পাহাড়ের মতো লম্বা হইতে পারবা না, ওয়া লাং তাখরিকাল আরদা, তুমি তো তোমার পায়ের আঘাতে জমিনটাকে চিরে ফেলতে পারবা না, কি দম্ভ করে হাঁটছো তুমি জমিনের মধ্যে, এই দম্ভ অহংকার করো না, ওয়ালা তামশি ফিল আরদে মারহা, এই জমিনে অহংকার করে দম্ভ করে তুমি চলতে যেও না। যেই ব্যক্তি অহংকার করবে না, নিজেকে ছোট মনে করে দিবে, নিজেকে ঝুঁকিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করবেন, সেই জন্য বড়ই গাছকে আল্লাহ তাআলা সবচেয়ে উঁচু জায়গা নিয়ে দাঁড় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হায়, ও দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীতে কোনো বড় কিছু করতে চাও নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, সেজদার মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে মিটি মিশিয়ে দাও আর নিজেকে বলো মিনহা খলকনাকুম ওফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, গবেষণা করার জন্য। এটার নিয়ে গেছে কবরের মাটি দিতে। এই কবরের মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে কোনো নজির আছে? কোনো সহিহ হাদিস নেই কোনো? কি সুন্দর পড়াইয়া দেয়, প্রথম মুষ্টি মিনহা খালাকনাকুম, তার পরের মুষ্টি অমিনহা নুঈদুকুম, তার পরেরটা অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোনো সহিহ দলিল নেই। কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর দিবে, এরপরে মাথার দিকে সূরা বাকারার শুরু অংশ আর পায়ের দিকে শেষ অংশ পড়া কথা বলা আছে, যেগুলো সহিহ এগুলোর খবর নাই, আর যেগুলো নাই সেগুলো করে। এটা একটা বড় আয়াত। মিনহা খলকনাকুম, ও মানুষেরা তুমি কি চিন্তা করেছো, তুমি কিসের অহংকার করছো, আমি তোমাদেরকে মাটির থেকে তৈরি করেছি, অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব, মাটির সঙ্গে মিশিয়ে দিব, অমিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে মাটির থেকে পুনর্বার জীবিত করব, ফিতারাতান উখরা, পুনর্বার তোমাদেরকে আবার হাজির করা হবে। এই সুন্দর আয়াতটা নিয়ে গেছি কোথায় এখন? এটা কবরে মাটি দিয়ে নিয়ে গেছে, মাটি দিয়ে রেখে দাও, এটার আর গবেষণা দরকার নাই, সব জায়গায় এরকম, কি করবেন আপনি? ভাইরা আমার, বলছিলাম এই বড়ই গাছ সিদরাতুল মুনতাহা, সীমানার বড়ই গাছ। এই বড়ই গাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন প্রজাপতির মতো স্বর্ণের পাখি। এদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা জাগাল বাসারু মা জাগা, যেগুলো আল্লাহ তাআলা দেখাইছেন সেগুলো আল্লাহ রাসূল ভালো করে দেখলেন। এইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইলের ব্যাপারটা নিয়ে কিছু বিভ্রান্তি আছে। বিভিন্ন বইতে লেখা আছে এই পর্যন্ত জিব্রাইল গিয়ে থেমে গেছেন, এবং এইটার সূত্রপাত হয়েছে ইরানের ফার্সি কবি ছিলেন শেখ সাদি, ওই শেখ সাদির কয়েকটা বই আছে, এর মধ্যে আছে গুলিস্তা বস্তা। ওই বোসেতা নামক কিতাবে এই ঘটনা উল্লেখ করতে গিয়ে লেখছেন যে এই পর্যন্ত জিব্রাইল গিয়ে থেমে গেছেন, কিন্তু সহি রেওয়ায়ত অনুযায়ী, হাদিস অনুযায়ী জিব্রাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আলাদা হয়েছেন এর কোনো দলিল নাই। কিন্তু দেখবেন এটাকে কত রস দিয়ে বয়ান করে, কারণ কবিতা আছে, বললে মজা লাগবে। সবে বরনা সুস্তাজ ফালাক বরগুজাশত বতমকিন ও জাহাজ মালাক দরগুজাশত চুনা গরমে দরতি হে দর করবত বরান কেদার সিদরা জিব্রিল আজু বাজ মান। ওই জিব্রাইল ওই পর্যন্ত গিয়ে থেমে গেলেন, আর যাচ্ছেন না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ফার্সি কবিতা, বাদু গুপ্তে সালার বাইতুল হারাম ক্যায় হামিলে ওহিয়ে বরতর খারাম চুদার দস্তিয়ে মুখলে সমিয়াফতি আনানাম যে সহবত চেরা তাফতি। এগুলো কবিতা বলতেছি, নকল করা যায় আপনারা শুনবেন, এগুলো সেই জন্য আমি বয়ান করছি, এগুলো বাস্তব না। আল্লাহর রাসূল বললেন বাদু গুপ্তে সালারে বাইতুল হারাম, এবারে হারামের মহান নেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন কে আয় হামিলে ওহিয়ে বারতার খারাম, ও ওহি বহনকারী কেন তুমি থেমে গেলা, চুদার দস্তিয়ে মুখলিসাম ইয়াফতি, তোমার সঙ্গে আমার দীর্ঘ সফর হলো, এই সফরের যে বন্ধুত্ব এর মধ্যে আমি তো তোমার সাথে কোনো এমন কাজ করি নাই তোমাকে ছেড়ে দিবে, আনা নাম যে সহবাদ সেরা তাফতি, এখন কেন তুমি আমার থেকে গর্দানটা ফিরে আনিলা। জিব্রাইল আবার উত্তর দিচ্ছে, নাটক লেখে তো মজাই লাগে আসলে, বানাই লেখে তো। জিব্রাইল জবাব দিচ্ছেন বগফতা ফরাতার মাজালাম নামান বেমান্দাম কে নেরো এ বালাম নামান আগার এক সেরে মো এবার তার ফরাম ফরোগে তাজাল্লি বসু জত পরাম। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহি, আমি জিব্রাইলের এইখান থেকে সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাকে কিছু কিছু তাফসীর আবার লেখছে, ওইখানে গিয়ে জিব্রাইল উড়াল দিতে চায় আরো সামনে যাওয়ার জন্য, আর পাখি পাখাগুলোতে আগুন ধরে যায়, পড়ে যায়, কি আজীব নাটক। জিব্রাইল উড়াল দেয়, যদি সত্যি জিব্রাইল জন্য নিষিদ্ধ থাকে উড়াল দেবে কি জন্য? আবার পাখির মতো উড়াল দেয়, পাখাগুলো পুড়ে যায়, এটি পাখির বাচ্চা পাইছে আর কি জিব্রাইলকে। ভাইরা আমার, এই জন্য এই সমস্ত কবিতা এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো নাটক, লেখতে গিয়ে রূপ কোথায় গেল? জিব্রাইল মূলত আল্লাহ রসুলের সঙ্গে মেরাজের সফরে আলাদা হয়েছেন, এর সহি কোনো দলিল নেই। এবারে সামনে চললেন, এই পর্যন্ত মেরাজ শেষ, এর পরের যেটা এবং এই পর্যন্ত সহি হাদিস দ্বারা এই পর্যন্তই শেষ, এর পরে গুলো সহি হাদিসে নাই, কারণ এর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরো সফর করেছেন না এইখানেই আল্লাহর সঙ্গে কথা কথা হয়েছে, এইটা সম্পর্কে সহি রাওয়াত গুলো খামোশ। কিছু কিছু হাদিসে আছে, আমি সেগুলো বলছি। এরপরে সামনে যেটা, এর পরে আল্লাহর নবীর সামনে রফরফ আনা হলো। রফরফ মানে হলো এক ধরনের বিছানা, লিফট যেরকম দেখেন, এখন সবগুলো বুঝান সহজ হয়ে গেছে। এক প্রকারের লিফট আছে যেগুলো উপরে উঠে, এতক্ষণ যেটা দিয়ে উঠলাম মেরাজ। আর এক প্রকার যেমন বড় বড় মার্কেটে আছে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, দাঁড়াই থাকেন, ওতে আপনাকে নিয়ে যাবে ফিতার মতো নিয়ে যাবে। এক্সেলেটার, যেটা এক্সেলেটার দুই রকম, একটা হচ্ছে উপর নিচের থেকে উপরে উঠার জন্য সিঁড়ি, এটা ধাপ আছে এরকম উঠে, আর একটা হচ্ছে সোজা, যেটা এক জায়গা দ্বারা নিয়ে যায়। রফরফটা এই জাতীয়, এবারে এটা নিয়ে যাচ্ছে, রফরফ চলল, উপরে চলতে লাগলো রফরফ। রফরফের গতি মেরাজের চেয়ে অনেক বেশি। এবারে চলতে লাগলো, 70,000 কালো পর্দা অতিক্রম করছে, আবার 70,000 সাদা পর্দা, 70,000 কালো পর্দা, 70,000 সাদা পর্দা, এইরকম 70,000 পর্দা অতিক্রম করে শেষ পর্যন্ত গিয়ে আরশের ছায়াতলে, আরশের তলে বিং বিড়ল গিয়ে, এবারে এমন একটা জায়গা যেই জায়গার কোনো ডান পাওয়া যায় না, বাম পাওয়া যায় না। রফরফ রোকা চলনে সে যাব, রফরফ রোকা উনকো ভি রুখসত কর দিয়া, তনহা চলে খৈরুল উমাম বিলাল কি সুনকর সাদা। এবার আল্লাহর নবী ওইখানে গিয়ে, ডান পাওয়া যাচ্ছে না, বাম পাওয়া যাচ্ছে না, বিলালের জুতার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন বিলালকে, বিলাল তুমি এমন কি আমল করছো যে আমলে আমি মেরাজে গিয়েও তোমার জুতার আওয়াজ পেয়েছি? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করছি বলে মনে হয় না, তবে একটা জিনিস করি, আমি যখনই উযু করি মসজিদে ঢুকি, আমি সঙ্গে সঙ্গে দুই রেকাত সালাত আদায় করি, এটা মসজিদের পাওনা বলে আমি বিশ্বাস করি, সবসময় পড়ে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হয়তো তোমার এই আমলটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছে। এবারে জিব্রাইল, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। আমি এগুলো বলছি, এগুলো দুর্বল কিছু হাদিস থেকে বলছি, আমি ওই পর্যন্ত সহিহ হাদিসগুলো শেষ হয়ে গেছে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে নামবেন, আরশে নামার পরে জুতা খুলতে লাগলেন, আল্লাহর নবীর মনে পড়ল মূসা আলাইহিস সালামের কাহিনী। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গিয়েছিলেন, কোরআন বলছে, ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে নবী আপনি আপনার জুতা খুলুন। মূসা আলাইহিস সালামকে বলা হলো, জুতা খুলুন, আপনি একটা পবিত্র জায়গায় অবতরণ করছেন। আল্লাহর নবীর সেজন্য মনে পড়ল, জুতা খুলতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, না আপনি জুতা খুলবেন না। হুকুম তা মূসা কো খাকে তুর সে বরকত মিলে, তেরে কদমো কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, হে নবী আপনি জুতা খুলবেন না। মূসা আলাইহিসসালামকে জুতা খোলার জন্য হুকুম দেওয়া হয়েছিল, মূসা যাতে করে তুর পাহাড়ের পবিত্র মাটি পায়ে লাগাইয়া ধন্য হয়, আর আপনি আপনার জুতা খুলবেন না, আপনার জুতায় আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেরে কদমো কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, আল্লাহর আরশে গিয়ে উপনীত হলেন। আরশ কত বড়! আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আছেন। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কেমনে আছেন জানি না। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আয়াত দিয়ে বোঝা যায় যে আল্লাহ যেহেতু আরশে, কাজে আল্লাহ রাসূল মেরাজে গেলে আরশ পর্যন্তই গেছেন। এই জন্য আমি হাদিসগুলো বয়ান করছি, নইলে বয়ান করতাম না। কিছু যদি বিশুদ্ধ কিছু না থাকতো তাহলে এই পর্যন্ত আমি বয়ান করতাম না, কারণ একেবারে অমূলক কথা বয়ান করার থেকে বাঁচি। যেহেতু কোরআনে স্পষ্ট আয়াত কি আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, তো যদি সেই আরশ পর্যন্তই পৌঁছতে না পারেন তাহলে এই সফর করার কি দরকার ছিল? যদি আল্লাহর সঙ্গে কথা বলাই দরকার ছিল তো তো দুনিয়াতে বসে বলা যায়। এই জন্য বলছি আরশ পর্যন্ত গেলেন। আমার ভাইয়েরা, আমাদের দেশের অনেকের বিশ্বাস যে আল্লাহ তাআলা ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, যত কল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকের মধ্যে আল্লাহ মিশে আছে। এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে বলদের মধ্যে আল্লাহ, এই জন্য দেখা হো একটা ষাঁড় গরু দেখে বড় এটার মধ্যে আল্লাহ আছে, ভগবান আছে, সেজদা। একটা বড় বট গাছ দেখলো সেজদা করে, একটা তুলসী গাছ দেখলো সেজদা করে, বজিরে তুলসি বসেজদা কুনাদ হরি বল বগুয়াদ নমস্কার কুনাদ। একটা বট গাছ দেখলো নমস্কার দেয়, একটা বলদ দেখলো নমস্কার দেয়, একটা বড় লিঙ্গ দেখলো নমস্কার দেয়। লিঙ্গ পূজা আছে না, কত পূজা যে করে, এত নোংরা ধর্ম। আমার ভাইয়েরা, এই আকীদা ঢুকছে মুসলমানদের মধ্যে, মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে, মুসলমানের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে। ও আমার ভাইয়েরা, বুঝতে হবে আল্লাহ তাআলার এলেম সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ আরশে, আরশে বলেই তো মেরাজে গেলেন, নাহলে মেরাজে যাওয়া দরকার ছিল কি? এই জন্য আল্লাহ যে আরশে আছেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, এটাও যদি কেউ বিশ্বাস করতে না চায়, মেরাজের এই একটা ঘটনা যথেষ্ট আল্লাহর আরশে থাকার জন্য। এছাড়া আরো অনেক দলিল আছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমান অবতীর্ণ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামায়িদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে অবতীর্ণ করেন, অবতীর্ণ হন, ফা ইয়াদউ, আল্লাহ তারা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহু, কে আছে এমন ব্যক্তি ক্ষমা চাও আমার কাছে আমি ক্ষমা করে দিব, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, কে আছে এমন আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দান করব, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছে এমন আমি আল্লাহর কাছে বিপদ আপদ থেকে উদ্ধার চাবে, মুক্তি চাবে আমি দান করব। বিপদ উদ্ধার করার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু সাহায্য করার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর বান্দারা আল্লাহকে বাদ দিয়ে যায় কোথায়? মানুষের কাছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কাছে চাও, এই সবগুলো তোমাদের মতই মানুষ, তোমরা যেমন মানুষ তারাও কি? আল্লাহ ওরাও তোমাদের মতই মানুষ, ওরা আল্লাহর তোমাদের মতই গোলাম, ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো, তোমরা যেমন আল্লাহর গোলাম ওরাও কার গোলাম? এরপরেও মানুষ গিয়ে কি করে? প্রার্থনা করে মুর্দারের কাছে। মুর্দারের দেওয়ার ক্ষমতা আছে কিছু? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, কোন দরগাওয়ালার ক্ষমতা নাই, আত্মসী গেলে সব ধনী হয়ে যায়, কে হয়ে যায়? এই আকিদা মুসলমানদের না মুশরিকদের আকিদা? গরু ছাগল কত কিছু নিয়ে যায়, আল্লাহু আকবার! এই শিরিক আকিদা আমাদের বর্জন করতে হবে। কোন মাজার আবার কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই, দেখেন না খানদান আলী মাজার আসতে কি হয়েছে প্রত্যেকে দেখেন নাই? এক মহিলা গেছে কুমির ধরে নিয়ে গেছে, হাত পা খাইয়া বাড়িতে ফাটাই দিতে যাও, জাহান নামে চলে যাও। এই জন্য মনে রাখতে হবে, এই খাজা বাবার কুমির এখন খুঁজা রাখতে পারবে কি? মানুষ খাওয়া শুরু করছে। আজকের পত্রিকা দেখেন, আমি আজকে দেখলাম পত্রিকা, যে আমার দেশ পত্রিকা আছে আমার বাসায়, আজকে পত্রিকা আছে একটা মহিলা খেয়ে বলছে, এই সমস্ত কুমির পূজা, কচ্ছপ পূজা, গজার মাছ পূজা, এইগুলি কি মুসলমানদের কাজ না শয়তানের কাজ? পরিষ্কার শয়তানের কাজ এগুলো, এদের মনে রাখতে হবে। এই মোহাম্মদপুরে একটা আছে হায়দার বাবা, কি যে পায় তার পিছনে লোকের সবসময় ঘুরতে থাকে, সে অনেক কিছু দেয়। এই লোকগুলো আল্লাহ তালা এদেরকে ঢিল দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, ওই ঘুড়ি উড়ায়, যারা ঘুড়ি উড়ায় সুতা ছাড়ে আর উপরে উঠতে থাকে, টান দিলে চলে আসে, আল্লাহ তাআলা ঢিল দিচ্ছেন এই লোকগুলোকে, করো শিরিক করো যত বড় করো। এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত হিন্দু মানে আকিদা, আল্লাহ তাআলা ডাকেন প্রথম আসমানে, এসে আমি সেখান থেকে বলছিলাম প্রথম আসমানে আল্লাহ আসেন কোত্থেকে আসেন, আল্লাহ আরশে আছেন। এই জন্য ওই যে একটা কথা, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটার অর্থ হচ্ছে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সব দেখেন সব শুনেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়া যদি হাঁটে ওর আওয়াজটা পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে এই আয়াতে যেটা আমি আলোচনা করছি এখানে বলা আছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা সব দেখেন এবং সব কিছু শুনেন। এটা কেন বলতে হলো? আল্লাহ তার আরশে, আল্লাহ তার আরশে আছেন তো, এখন অত দূর থেকে আল্লাহ তাআলা দেখেন, যেই দূরত্ব বয়ান করে এটা আন্দাজ করতে পারছেন না কেমন দূরত্ব, এত দূরত্ব তাহলে ওখান থেকে আল্লাহ কেমনে দেখেন, এই প্রশ্ন আসতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, কি সুন্দর আল্লাহর কালাম। এখানে বলতে পারতেন আল্লাহু আলিমুন কাদির না, এই সমস্ত মনে বলছেন কি সামিউম বাসির, সব কিছু শুনেন এবং সব দেখেন। এটা এজন্য বলেছেন, মেরাজের ঘটনা বললে পরে তুমি দেখবে আল্লাহ অনেক দূরে আছেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আছেন, তাহলে আমরা যা কিছু করি আল্লাহ বোধহয় দেখেন না, আল্লাহ বোধহয় শুনেন না। এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির, জোরে বলুন সুবহানাল্লাহ। সামিউন মানে হলো সর্ব স্রষ্টা, সর্বশ্রোতা, সব শুনেন, আর বাসির মানে সর্বদ্রষ্টা, সব দেখেন। তার মানে যেটা বললাম, গভীর অন্ধকার রাতে যদি একটা পিঁপড়া হাঁটে আল্লাহ তাআলা সেটাও দেখেন এবং তার পায়ের আওয়াজও শুনেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহর আরশ সম্পর্কে বলছে, আল্লাহর আরশ কিয়ামতের মাঠে মুমিনরা আল্লাহর আরশ দেখতে পাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি, কিয়ামতের মাঠে সাত দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের তলে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওইখানে সাত দল মানুষকে আল্লাহ ছায়া দিবেন। তার মধ্যে এক দল মানুষ কারা? সাত দল মানুষ, এটা আমি লম্বা হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে, এমনি আরো অনেক সাগর সামনে রয়ে গেছে, আলোচনা মূল আলোচনা রয়ে গেছে সামনে, এই জন্য আল্লাহর সাথে কি আলোচনা হচ্ছে তো সেটা আলোচনা হবে। এই জন্য বলছিলাম আল্লাহর আরশ কত বড়, কেয়ামতের মাঠে যখন আরশ আমরা দেখব, একটা হাদিসে আসছে কেয়ামতের মাঠে আরশকে হাজির করা হবে, আরশের ছয় লক্ষ পায়া থাকবে, কয় লক্ষ? প্রত্যেকটা পায়া মোটা হবে ছয় লক্ষ মাইল, দুইটা পায়ার মাঝখানে ফাঁকা হবে ছয় লক্ষ বর্গ মাইল, জুড়ে বলুন সুবহানাল্লাহ, কি বিশাল আরশ। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। তাহলে এই কুরসিটা যে আরশের উপরে, সে আরশটা কত বড়? চেয়ার বড় না টেবিল, একটা টেবিলের উপর চেয়ার রাখা হলো, এখন চেয়ারটা বড় না টেবিলটা বড়? টেবিলটা বড় থাকে তো, কুরসি যদি এত বড় হয়, আয়াতুল কুরসি আছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে, কুরসি যদি এত বড় হয় আরশ কত বড়? কোরআনে আল্লাহ বলেছেন ওয়া রব্বুল আরশিল আযীম, মহান আরশের রব তিনি। এই আরশে আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর এবারে কথা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? মুসলিম শরীফে কয়েকটা হাদিস আছে, পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আবু যর গিফারি থেকে বর্ণিত, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ হচ্ছেন নূর, আমি কি করে তাকে দেখি। এরকম হাদিস আছে, কাজে স্পষ্ট ভাবে দেখার কোন হাদিস নাই। এবারে কথা শুরু হচ্ছে, গফতে মুসা বা খোদা দর কোহে তুর, গফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, কথা বলেছেন তুর পাহাড়ে, আর আমাদের নবীজি আল্লাহর সঙ্গে কথা বলছেন কোথায়? গফতে মুসা বা খোদা দর কোহে তুর, গফতে মুসা বা খোদা দর কোহে তুর, গফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর। আরশে আজিমে গিয়ে কথাবার্তা শুরু হলো। কথাবার্তা গুলো কি হলো? একজন বন্ধু যখন আরেকজন বন্ধুর কাছে দেখা করতে যায়, হাদিয়া তোহফা নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। এবারে আল্লাহ যদি খাইতেন সবচেয়ে ভালো খাবারটা নিয়ে যেতেন, আল্লাহ যদি কাপড় চোপড় পরিধান করতেন সবচেয়ে ভালো কাপড়টা নিয়ে যেতেন, আল্লাহর জন্য কি হাদিয়া পেশ করবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, ও রাব্বুল আলামিন আমি তোমার জন্য ওই জিনিসটা পেশ করছি যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত মৌখিক ইবাদত সম্বর্ধনা পবিত্রতা এবং প্রশংসা আমি সবকিছু তোমার জন্য পেশ করছি। ওয়াসসালাওয়াতু এবং যত দৈহিক ইবাদত সব তোমার জন্য পেশ করছি। ওয়াত্তাইয়িবাতু এবং যত আর্থিক ইবাদত সব তোমার জন্য পেশ করছি। ধরে বলেন সুবহানাল্লাহ। মৌখিক প্রশংসা, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, এই তিনটা জিনিস আমি তোমাকে হাদিয়া পেশ করছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু হাদিয়া পেশ করলো। এবারে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল কয়টা দিয়েছিলেন? তিনটা। আত্তাহিয়াত মানে মৌখিক ইবাদত, আসসালাওয়াত দৈহিক ইবাদত, আত্তাইয়িবাত আর্থিক ইবাদত, তিনটা দিলেন। আল্লাহ তাআলাও তিনটা দিনে দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি দেওয়া হলো, শান্তি সালাম দেওয়া হলো। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া দেওয়া হলো। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত দেওয়া হলো। সালাম, বরকত, রহমত তিনটা জিনিস দান করলেন। এবারে আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া পেশ করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে সহতা গ্রহণ করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমত, বরকত, সালাম শুধু আমার একার উপরে নয়, আমি একা গ্রহণ করছি না, আসসালামু আলাইনা আমাদের উপরে, আমি এবং আমার সমস্ত উম্মতকে সহ আল্লাহর এই রহমত, বরকত এবং সালাম গ্রহণ করছি। এবারে হামিলিন আরশ যে ফেরেশতারা ছিল, জিব্রাইল সহ, তারা সাক্ষী দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাক্ষী দেওয়া ছাড়া কোন মুসলমানদের ঈমান মুকাম্মাল হতে পারে না। এবারে সালাম কালাম শেষ হয়ে গেল, এবারে মূল আলোচনা শুরু হচ্ছে। ফাকাল্লামাহুল্লাহু ইনদা যালিক, এরপরে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হলো। ফাকালা লাহু সাল, এবারে আল্লাহ তারা বলেন, মুহাম্মদ তুমি বলো কি বলবা, বলো, আবেদন করো। ফাকালা, এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, ও রাব্বুল আলামিন তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছো, বন্ধু বানিয়েছো। ওয়াআতাইতাহু মুলকান আযীমা, এবং তুমি তাকে অনেক বড় রাজত্ব দান করেছো। ওয়াকাল্লামতা মূসা তাকলিমা, তুমি মূসার সঙ্গে সরাসরি কথা বলেছো। ওয়াআতাইতা দাউদা মুলকান আযীমা, আর দাউদকে এক মহান রাজত্ব দান করেছো। ওয়াআলানতা লাহুল হাদীদা, এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছো। ওয়াসাখখারতা লাহুল জিবালা, এবং তার জন্য পাহাড় পর্বতকে অধীনস্থ করে দিয়েছো। ওয়াআতাইতা সুলাইমানা মুলকান, আর সুলাইমানকেও তুমি বড় রাজত্ব দান করেছো। ওয়াসাখখারতা লাহুল জিন্না ওয়াল ইনসা, এবং সুলাইমানের জন্য জিন, ইনসান এবং শয়তান সবগুলো তার অধীনস্থ করে দিয়েছ। ওয়াসাখখারতা লাহুর রিয়াহা, এবং বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছ। ওয়াআতাইতা লাহু মুলকান, এবং তাকে এমন রাজত্ব দান করেছ, লা ইয়ামবাগী লিআহাদিম মিন বাদিহি, যা তার পরে আর কারো পক্ষে সম্ভব হয় নাই। ওয়াআল্লামতা ঈসা তাওরাতা, আর ঈসাকে তুমি তাওরাত দান করেছ। ওয়াল ইনজিল, এবং ইনজিল দান করেছ। ওয়াজাআলতাহু ইবরিউল আকমাহ ওয়াল আবরা, আসা, আর তুমি তাকে এমন ক্ষমতা দান করেছ সে জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করতে পারত। ওয়াইয়াহিয়া ওয়ইহিল মাউতা বিইজনিকা, এবং তোমার হুকুমে মৃত্যুদেরকে জীবিত করতে পারত। ওয়া আজতাহু ওয়া উম্মাহু মিনাশ শাইতানির রাজিম, এবং তুমি ঈসাকে এবং তার মাকে শয়তানের রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে পানা দিয়েছো। ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইহা সাবিল, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে নাই। আপনি আমাকে কি দিবেন? এগুলো সব নবীদেরকে আপনি দিয়েছেন, আমার জন্য কি বরাদ্দ আছে? ফাকালা লাহুর রব্ব তাবারাকা ওয়া তাআলা, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাখাযতুকা খলিলা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, আমি তোমাকে ও খলিল রূপে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযতুকা খলিলান, আমি তোমাকে খলিল হিসাবে গ্রহণ করছি। ওহুয়া মাকতুবুন ফিত তাওরাতে হাবিবুর রহমান, আর এটা তাওরাতে লেখা ছিল হাবিবুর রহমান, আপনার নাম হাবিবুর রহমান, রহমানের হাবিব, ঘনিষ্ঠ বন্ধু। ওয়া আরসালতুকা ইলান নাসে কাফাতান বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, অন্য নবীদেরকে দায়ী বানিয়েছি কিন্তু গোটা বিশ্ববাসীর জন্য রাসূল রূপে পাঠাই নাই, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়া শারাহতু লাকা সাদরাকা, আপনার সিনাকে আমি খুলে দিয়েছি। ওয়া দাআতু আনকা ফিজরাকা, আপনার থেকে সমস্ত দুর্বলতা আমি দূর করে দিয়েছি। ওয়া রাফাতু লাকা যিকরাকা, আপনার আলোচনা আমি সর্বোচ্চ স্থান দান করেছি। ফালা উযকারু ইল্লা যুকিরতা মাই, আপনি এমন আলোচিত হবেন আমার নাম যখন উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে বলা হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইকামতের সময় আবার বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তেমনি ভাবে আত্তাহিয়াতুর মধ্যেও পড়বে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বারবার আপনার নাম সাক্ষী উচ্চারণ করা হবে। পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে কোথাও না কোথাও আযানের ধ্বনি ধ্বনিত হচ্ছে, একামত বলা হচ্ছে, আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করা হচ্ছে, সব জায়গায় নবীর আলোচনা হচ্ছে। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আমি বের করে দিয়েছি। ওয়া জাআলতু উম্মাতাকা উম্মাতান ওয়াসাফা, আপনার উম্মতকে তো আমি মধ্যমপন্থী উম্মত তৈরি করেছি। ওয়া জাআলতু উম্মাতাকা হুমুল আফযালিনা ওয়া হুমুল আখারিন, আপনার উম্মতকে আমি দুনিয়াতে সর্বশেষে প্রেরণ করেছি কিন্তু আখিরাতে আমি সর্বপ্রথম তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া জাআলতু উম্মাতাকা লা তাজুযু লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আব্দি ওয়া রাসূলি, আপনার উম্মতের জন্য আমি এটা বৈধ করি নাই, তারা যখনই খুতবা দিবে তারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। ওয়া জাআলতু মিন উম্মাতিকা আও জাআলতুকা আব্বালান নাবিয়্যি খালকান ওয়া আখিরুহুম বাসান, আমি আপনাকে নবী হিসাবে প্রথম তৈরি করেছি ওয়া আখিরুহুম বাসান, এবং সর্বশেষে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়া আব্বালুহুম ইউকদা আল্লাহু, এবং প্রথম আপনার উম্মতের জন্য ফয়সালা করা হবে, আপনার উম্মতকে ফয়সালা করে বিদায় দিয়ে জান্নাত দিয়ে এরপরে অন্য নবীদের বিচার তার শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতাইতুকা সাবআম মিনাল মাসানি, এবং আপনাকে আমি স্পেশাল সাতটা আয়াত দান করেছি। লামিয়ু তাহা নাবিয়ুন কাবলাকা, যেটা আপনার আগে কোন নবীকে দেওয়া হয় নাই, সূরা ফাতিহার সাত আয়াত দান করেছি। ওয়া আতাইতুকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, যে হাউজে কাউসারের থেকে আপনার উম্মতেরা আপনার হাতে পানি পান করবে। একবার যেই ব্যক্তি পানি পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার কোনো পানির তেষ্টা না থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতাইতুকা খাওয়াতিমা সূরাতিল বাকারাতে, আপনাকে আমি সূরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছি, মিন কানজে তাহতিল আরশে, আরশের নিচের ধনভান্ডার থেকে, স্পেশাল খাজানা থেকে দান করেছি। লাম ইউতাহা নাবিয়্যান ক্বাবলাকা, আপনার আগে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। ওয়াতাইতুকা সামানিয়াতা আসহুমিন, আমি আপনাকে আটটা জিনিস দান করেছি। কয়টা জিনিস? স্পেশাল আটটা জিনিস দান করেছি। এক নম্বরে হল আল ইসলাম, দুই নম্বরে হল হিজরত, তিন নম্বরে জিহাদ, চার নম্বরে সালাত, পাঁচ নম্বরে সদাকা, ছয় নম্বরে সওম, সাত নম্বরে আলামর বিল মারুফ, আট নম্বরে আন্নাহী আনিল মুনকার। কয়টা হল? এই আটটা জিনিস আপনাকে স্পেশাল দান করছি। আল ইসলাম, এক নম্বর হল ইসলাম। ইসলাম এটা মুসলিমদের জন্য বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এখন অনেক পীর বের হয়েছে, এই আত্রসি যান, মাছ ভান্ডার যান, এরকম এই দেওয়ানবাগি বলেন, এই সমস্ত পীরদের কাছে ইসলাম গ্রহণ করার কোন দরকার নেই। বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন, এরা মুরিদ বানায়, সবক দিয়ে দেয়, ওই সবক আদায় করেন নাকি জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে আমি আসার পরে, আমার নবুয়ত প্রাপ্তির পরে, ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন, আমার সংবাদ যদি শুনে এরপরে আমার প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। আবু তালেব তার জ্বলন্ত প্রমাণ, কত ভালো কাজ করলো আবু তালেব, জান্নাতে না জাহান্নামে। তার ইসলাম গ্রহণ করা ছাড়া একটা লোকও যদি জান্নাতে যেতে পারত, সে লোকটা কে হতো? আবু তালেব। কিন্তু আবু তালেব জান্নাতে না জাহান্নামে? আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন, একবার তাওরাতের এক খণ্ড এনে ওমর বিন খাত্তাব আল্লাহর নবীর সামনে পড়া শুরু করলো, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর বিষয়টা খেয়াল করছেন, বললেন সাকিরাত কা সাওয়াকিরে ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমরের হুশ আসলো, তাকালেন আল্লাহর নবীর চেহারা দেখে রাগ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, এই বলে তওবা করলেন। এরপর আল্লাহ নবী বললেন, ওমর আল্লাহি লাও আন্না মূসা কানা হাইয়ান, তুমি আজকে আমার সামনে তাওরাত পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার প্রতি নাজিল হয়েছিল, আজকে ওই নবী মুসাও যদি জীবিত থাকতো, ও আদরাকা নবুয়াতি, এবং আমার নবুয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন উপায় ছিল না, আমার উম্মত হয়ে আমার এই দীন ইসলাম গ্রহণ করে তারপরে মুক্তি পাওয়ার রাস্তা খোলা ছিল, এ ছাড়া কোনো রাস্তা খোলা ছিল না। পরিষ্কার হয়ে গেল, মুসা নবীর নাম উল্লেখ করে আল্লাহ নবী বললেন, তিনিও যদি আজকে জীবিত থাকতেন আর এই আমাদের দিন গ্রহণ করা ছাড়া মারা যেতেন, পরকালে নাজাত পেতেন না। এর পরে যদি কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, এগুলো পীর না শয়তান। কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে কি? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে, অন্য কোন দিন অন্য কোন ধর্মের মধ্যে সফলতা অর্জন করা তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তার কিছুই গ্রহণযোগ্য হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা সবগুলো জাহান্নামে চলে যাবে। জোরে বলো নাউযুবিল্লাহ। তাহলে যেই পীরগুলো বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, হিন্দুদেরকে মুরিদ বানায়, এগুলো পীর না শয়তান, এগুলো কই যাইবে? আর এদের মুরিদ যারা তারা কই যাইবে? সব খাজা সহ দান নামে যাইবে। এই জন্য মনে রাখতে হবে, ইসলাম দান করে এক নম্বর, দুই নম্বর হল ওয়াল হিজরাতু, ইসলাম পালন করতে গেলে কঠিন বিপদ আসবে, তবে হিজরত করতে হবে, হিজরত করে বসে থাকলে চলবে না, তিন নম্বর কাজ জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। এরপরে চার নম্বর কাজ হলো সালাত আদায় করতে হবে, পাঁচ নম্বর কাজ হলো সদকা যাকাত আদায় করতে হবে, পাঁচ নম্বর কাজ হলো সওম আদায় করতে হবে, ছয় নম্বর কাজ, সাত নম্বর কাজ হলো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, ওয়ান্নাহিয়ানিল মুনকার আট নম্বর ওয়ান্নাহিয়ানিল মুনকার করতে হবে। এইভাবে মেয়েরাজে আল্লাহর রসুলকে এই জিনিসগুলো দেওয়া হলো। এরপরে আল্লাহ নবী আরো কিছু আবেদন করছিলেন, আল্লাহ তাআলা আবেদন করলেন আমার উম্মতের জন্য চেহারা পরিবর্তন করে না দেওয়া হয়, আগের উম্মতরা অন্যায় করে ওদেরকে বানর বানিয়ে দেওয়া হতো, বিভিন্ন প্রাণী করে দেওয়া হতো, আল্লাহ আমার উম্মতের জন্য এরকম চেহারা পরিবর্তন করে না দেওয়া হয়। দুই নম্বর দোয়া করলেন আমার উম্মতকে যেন একবারে কোনো গজব দিয়ে ধ্বংস করে না দেওয়া হয়, এক পাশে গজব আসলে আর এক পাশ যেন ঢিল দেওয়া হয়, একবারে ধ্বংস করে না দেওয়া হয়, আর আমার উম্মতকে যেন রিজিকের অভাবের দ্বারা যেন ধ্বংস করে হালাক না করা হয়, খানা বন্ধ করে না দেওয়া হয়, খাদ্য বন্ধ করে না দেওয়া হয়। এই দোয়াগুলো আল্লাহ তাআলা রাসূল করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদ্দালানি রব্বি বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে ছয়টা জিনিস দ্বারা অন্য নবীদের থেকে আলাদা করে দিয়েছেন, অন্য নবীদের চেয়ে বেশি মর্যাদা দান করেছেন। আতানি ফাওয়াতিহাল কালাম, আমাকে সূরা ফাতিহা দান করেছেন, ওয়া খাওয়াতিমাহু, আমাকে আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছেন, ওয়া জাওয়ামিউল হাদিস, আমাকে জামিউল হাদিস শিক্ষা দান করেছেন, অল্প কথায় অনেক অর্থ পেশ করা শিক্ষা দান করেছেন, ওয়া আরসালানিয়াল ইলান্নাসি কাফাতান বাশীরা ওয়া নাদীরা, ওয়া কাযাফা ফি কুলুবি আদাইয়ার রব মিন মাসিরাতি শাহরিন, আমার জন্য দুশ্মনের অন্তরে প্রভাব সৃষ্টি করে দিয়েছেন, আমার ভয়ে তারা এক মাসের দূরত্ব থেকে কাঁপতে থাকে, অহেল্লাত লিয়াল গানাইমু, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, মুসলিমরা যখন যুদ্ধ করবে গনিমতের মাল পাবে, এটা হালাল, কি সুন্দর পবিত্র মাল, জেহাদ করলে যে মাল পাওয়া যায় হালাল না হারাম, হালাল কামাই, এই কামাইগুলো আমাদের অর্জন করতে, আজকে আমেরিকা ইহুদি খ্রিস্টানরা আমাদের মাল নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে, গ্যাস নিয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে কি করি, তাসবি পড়ি না, আমাদের কেউ ওদের মালগুলো আল্লাহ হালাল করে দিয়েছেন, এই জন্য গনিমতের মাল সবচেয়ে পবিত্র মাল। ওহাইল্লাত লিয়াল গানাইমু ওয়ালাম তাহিল্লা লিয়াহাদিন ক্বাবলি, আমার আগের কোন নবীর জন্য গনিমতের মাল হালাল করা হয় নাই, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা তাহুরা ওয়া মাসজিদা, আমার উম্মতের জন্য প্রত্যেকটা পুরা জমিনটাকে পুরা পৃথিবীকে আমার উম্মতের জন্য পবিত্র এবং মসজিদ করে দেওয়া হয়েছে, যেইখানে নামাজের টাইম হয়ে যাবে সেইখানে তারা দাঁড়াইয়া যাইবে, আমার উম্মতের জন্য সব জায়গা মসজিদ করে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আগের নবীর উম্মতদেরকে নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো, আর আমাদের তা লাগবে না, কৃষক নামাজের টাইম হয়ে গেল দুই খেতের মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে গামছাটা বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে, আমার উম্মতের জন্য আমার জন্য গোটা পৃথিবীর মাটিগুলোকে মসজিদ বানানো হয়েছে, এবং যদি পানি না পায় এই মাটি দ্বারাই তায়াম্মুম করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হলো, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলে বিদায় দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল চলছেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য নয়বার আবেদন করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ বললেন মূসা তুমি আমাকে দেখতে পারবা না, লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ওই মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহকে দেখার জন্য নয়বার আবেদন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে আজকে শিক্ষা দিচ্ছেন তুমি আমাকে তো দেখতে পারো নাই, আমাকে যেই লোক দেখা করে গেছে তুমি তার সাথে বারবার দেখা করো, নয়বার দেখা করে পূরণ করো। এবারে মূসার সাথে দেখা হলো, মূসা বলল মুহাম্মদ তোমাকে আল্লাহ কি হুকুম দিয়েছেন, তোমার উম্মতকে কি দিয়েছেন, পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন, কয় না তোমার উম্মত পারবে না, আমি বানি ইসরায়েল নিয়ে বড় ঝামেলা পোহাইছি, বড় কষ্ট করেছি, তোমার উম্মত তো আরো দুর্বল হবে, কমাই নিয়ে আসো, পাঁচ অক্ত কমানো হলো, পাঁচ পাঁচ কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কত হলো, নয় বারে পঁয়তাল্লিশ অক্ত চলে গেছে। এইভাবে যখন পঁয়তাল্লিশ অক্ত কমে গেল, এরপরও মূসা আলাইহিস সালাম বলছেন আবারও যাও কমাই নিয়ে আসো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার লজ্জা হচ্ছে, লজ্জার কারণ কি, এক একবারে পাঁচবার করে কমাইলেন, এখন যদি পাঁচবার কমে যায় কিছু থাকবে, তাহলে উম্মতের জন্য আল্লাহ একটা হাদিয়া পেশ করলেন আর আমি একেবারে খালি যাব, না এটা আমি করব না, এই পাঠক তো নামাজে রাজি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিলাবিদ, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই। কয় 50 অক্তের থেকে 5 অক্তে চলে আসলো আর আল্লাহ কয় পরিবর্তন নাই। হ্যাঁ, পরিবর্তন আল্লাহর কাছে নাই। কোরআনের যেইখানে প্রশ্ন আসবে ওইখানে উত্তর ইঙ্গিত আছে, এখানে আছে মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে পরিবর্তন নাই, লাদাইয়া আমার কাছে পরিবর্তন নাই, তার মানে তোমাদের সেরকম পরিবর্তন আছে, তোমাদেরকে ফরজ করা হয়েছিল 50, এখন তোমরা পর্যায়ক্ত পরিবর্তন আর তোমাদের হিসাবে, আর আমি আল্লাহর কাছে 50 জন্য যে সব বরাদ্দ ছিল 5 জন্য আমি সেই সবটাই রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই, ওয়া মা আনা বিযাল্লামিল লিলাবিদ, আমি বান্দার উপরে কোনো জুলুম করি না, কোনো অত্যাচার করি না। 5 নামাজ নিয়ে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন যেখানে বোরাক বাধা ছিল, এবারে বোরাকটাকে খোলা হলো। সেইখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার দিকে রওনা হচ্ছেন। পথের মধ্যে আরেকটা ঘটনা ঘটলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় গেলেন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে দেখে সালাম দিলেন, খুশি হলেন, হাসি দিলেন, কিন্তু গায়রা ওয়াহিদিন রজুলিন ওয়াহিদিন, একজন লোক আল্লাহর নবীকে দেখে শুধু সালাম দিয়েছে, কিন্তু আল্লাহর নবী সালাম দিয়েছেন, উনি সালামের জবাব দিয়েছেন, কিন্তু এছাড়া ওয়ারহাবা বি, আমাকে মারহাবাও বলেছেন, কিন্তু ওয়ালাম ইয়াদহাকলি, আমাকে দেখে হাসি দেন নাই, একটা মুখে হাসি থাকে না। এ দ্বারা বুঝা গেল যে সালাম দেওয়ার সময় বানরের ভেংচি দেওয়া ঠিক না, সালাম দিবে মুখে কি থাকবে বন্ধুত্ব এবং আনন্দের হাসি থাকবে, এটা হাদিস দ্বারা বোঝা যায়। কারণ আল্লাহ রাসূল অভিযোগ করেছেন যে ইব্রাহিম, আমি যত ফেরেশতাদের সঙ্গে আসমানে অতিক্রম করলাম সবাই আমাকে দেখে আমি সালাম দিলাম, তার উত্তর দিল, আমাকে মারহাবা বলল এবং আমাকে দেখে একটু মুস্কি হাসলো, কিন্তু একটা লোক শুধুমাত্র আমাকে দেখে হাসে নাই, তার এতে বোঝা গেল আল্লাহ রাসূল মাইন্ড করেছেন। তাহলে বোঝা গেল সালামের সাথে কি থাকবে, এই হাদিস দ্বারা বোঝা যায় সালাম হচ্ছে মহাব্বতের নিদর্শন, সালামের সঙ্গে মুস্কি হাসি থাকবে, ভ্রাতৃত্বের ইঙ্গিত থাকবে, আর সালাম দিল ভেংচি মারলো বানরের ভেংচি, এইগুলো কোনো সালাম না, সালাম দিল ঘোড়ার লেজ বাড়ি মারলো, কি বলে সালাম হয় না। হাত দূরে যদি থাকে, দূরে থাকলে সেখানে মুখেও সালাম করবে, হাতে ইঙ্গিত করবে যে এটাকে সালাম করছে না বুঝার জন্য, কিন্তু কাছে যদি হয় তাহলে শুধু মুখে বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, যতটুকু বলবে উত্তর যে দিবে সে তার একটু বেশি দিবে অথবা সমান দিবে, এটা সালামের নিয়ম। আর সালাম দেয় সালাম কি যে বললো নিজেই বুঝে নাই, এই সালামের জবাব দেওয়া জরুরি না, সালাম যদি ঠিক মতো না হয় ওই সালামের জবাব দেওয়া জরুরি না। তারপরে কাছে থাকলে হাত উঠাবে না, হাত উঠান বললাম দূরে যদি থাকে, মুখে সালাম বলবে আওয়াজ শোনা যাচ্ছে না, ওইখানে ইঙ্গিত করে হাতে বলবে যে হ্যাঁ আমি তোমাকে সালাম দিয়েছি, সেও মুখে উত্তর দিয়ে হাতে ইঙ্গিত করে বুঝাবে যে আমি তোমার উত্তর দিয়েছি, এটা দূরে যদি হয়, কাছে হলে হাত উঠবে না, শুধু কি করবে মুখে সালাম দিবে। আর এই হাদিসটা আমি বললাম এই জন্য যে মেরাজের মধ্যে আল্লাহ রাসূল অভিযোগ করেছেন ইব্রাহিম, আমি যত লোক কাছে অতিক্রম করলাম, ফাসাল্লাম তু আলাইহি ফারাদ্দা আলাইয়া সালামা, আমি সবাইকে সালাম দিয়েছি, ওরা সালামের জবাব দিয়েছে, আরহাবা বি, আর আমাকে মারহাবা বলেছে, ও লোকটাও তাই করেছে, কিন্তু ওয়ালাম ইয়াদহাকলি, আমার জন্য একটু হেসে দেয় নাই। ক্বালা ইয়া মুহাম্মদ, জিব্রাইল বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুনে রেখেন, জালিকা মালিকু খাজিনে জাহান্নাম, ওই লোকটা হলো জাহান্নামের দারোয়ান, জাহান্নামের যিনি দায়িত্বশীল খাজেন মালিক। এই ফেরেশতার মধ্যে লাম ইয়াদহাক মিনহু মানযু খলকা, যেদিন থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে সে কোনোদিন হাসি দেয় নাই এবং সে কোনোদিন হাসি দিবেও না, তার মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু সৃষ্টি করেন নাই, কারণ সেদিন মায়া করে তার জাহান্নামের এই শাস্তি দেওয়া ঠিক হবে, সম্ভব হবে না, এজন্য সে কোনোদিন হাসে নাই। ওয়ালা উদ্দাহিকা ইলাহা দিন, যদি সে কারো উদ্দেশ্যে হাসি দিত, লা দহিকা আলিয়াউমা ইলাইকা, তাহলে আপনার জন্য আজকে সে হাসি পেশ করত, আজকে যেহেতু হাসি দেয় নাই সে তার সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত কোন দিন সে কারো জন্য হাসবে না। ধরে বলুন সুবহানাল্লাহ, এই জাহান্নাম বড় কঠিন জায়গা, এজন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বাইতুল মুকাদ্দাসে আসলেন, ওখান থেকে সেই যে যেখানে উট কি ছিল, বোরাক বাঁধা ছিল, বোরাক বেঁধে নিয়ে চলে গেলেন। সকালবেলা আবু জাহেলের সাথে সাক্ষাৎ, যেটা শুরুতে বলেছিলাম, এবারে আবু জাহেল বলল যে মোহাম্মদ আজকে নতুন খবর আছে, ঘটনা সব বলছিলাম। আল্লাহ রাসূল যখন বললেন, এরপরে কোরাইশরা বলল যে না, আমরা তোমার এই খবর বিশ্বাস করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা বলল, ঠিক আছে, যদি তুমি মেরাজে গিয়ে থাকো তাহলে আমাদেরকে মেরাজ, সেই বাইতুল মুকাদ্দাস তো আমরা দেখেছি, আরো স্তর দেখি নাই, সাত আসমান দেখি নাই, বাইতুল মুকাদ্দাস আমরা অনেকেই দেখেছি, বলো তার বর্ণনা পেশ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দেখলে কি বলা যায় নাকি? আমরা বারবার দেখেও বলতে পারি না কত দরজা থাকবে। ওরা জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ছবিটা আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে দেখে উত্তর দিচ্ছেন, সব কিছু উত্তর দিলেন। এবারে আল্লাহ নবী বললেন, শুনো, আমি তোমাদের অতিরিক্ত কিছু বলি। তোমাদের একটা কাফেলা শাম দেশে ব্যবসা করতে গেছে, ওদের সামনে সামনে একটা উট ছিল, সাদা রঙের উট, ওদের একটা উট হারাইয়া গেছিল, দেখছি সেই লোকেরা তালাশ করে। এবারে ওই কাফেলা যখন আসতে লাগলো, ওরা উট পেতে বসে আছে, গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের কি কোনো উট হারানো গেছিল? কয়, একটা উট হারানো গেছিল। আল্লাহর রাসূলের মুজিজা, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করা শুরু করলেন, প্রথম দিকে হাবাসায় যে হিজরত করেছিল, সেই হাবাসার বাদশাহ যখন জিজ্ঞেস করছিল, মুসলমানদের ইন্টারভিউ নিচ্ছিল, মক্কার কুফফাররা গেছিল ওখানে, অনেক লম্বা ঘটনা আমি তা আগে আলোচনা করেছি, সেই সময় বিভিন্ন প্রসঙ্গে মক্কার কুফফাররা চেষ্টা করেছিল মুসলমানদের ধরে আনার জন্য, তারা হিজরত করেছিল ওদের ধরে আনার জন্য। শেষকালে বলল যে মুহাম্মদ নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস আর সেখান থেকে আরশে আযীম পর্যন্ত সফর করেছেন, এটাও কি সম্ভব? আবু সুফিয়ান রায় অভিযোগ করল, হাবাসার বাদশাহ, বাদশাহ হেরাকেল, তার সঙ্গে বড় বড় আলেমরা ছিল, তাদের একজনে বলল যে হ্যাঁ, এটা আমি সাক্ষী, এটা সম্ভব। বাদশাহ আশ্চর্য হল, তার দরবারের পাদ্রি, রাজকীয় রাহেব, খ্রিস্টান আলেম, সে বলছে আমি এর সাক্ষী, ব্যাপার কি? আমি ওই রাতে বাইতুল মুকাদ্দাস, তখন দায়িত্ব ছিল আমার উপরে, প্রতি রাতের মতো আমি দরজা বন্ধ করতে গেলাম, আমি দরজা বন্ধ করার জন্য শক্তি দিয়ে চেষ্টা করলাম, কাজ হলো না। শেষ পর্যন্ত আমি বড় বড় মিস্ত্রি নিয়ে আসলাম, তারাও চেষ্টা করলো, পারলো না। মনে হলো যেন পুরো দেওয়ালের ওজনটা, ভারটা দরজার উপরে পড়ে আছে। ওই অবস্থায় ফেলে আমরা চলে গেলাম, কালকের দিনে ঠিক করবো এই ধারণা করে। কিন্তু সকালবেলা এসে দেখি দরজা ইজি হয়ে গেছে এবং লাগানো আছে, তখন আমার বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই আজকের এই রাতে আল্লাহর কোন মহান ব্যক্তি এই মসজিদে আসবেন, আগমন করবেন, সেই জন্য আল্লাহ তাআলা মসজিদটা বন্ধ করার মতো তৌফিক আমাকে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মসজিদ খোলা রেখে চলে গেলাম, সকালবেলা দেখতে পেলাম সমস্ত নবীরা যেই পাথরটার সঙ্গে উট বাঁধতেন, তাদের বাহনটাকে বেঁধে রাখতেন, ওই পাথরটা যেন ছিদ্র করা আছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম আজকের এই রাতে কোন মহান এক আল্লাহর বান্দার এখানে আগমন ঘটেছিল, কিন্তু আমি তালাশ করতে করতে সন্ধান পাই নাই। আজকে আমি বুঝতে পারলাম সেই মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা, মেরাজ একটা মুজিজা, আল্লাহর নবীর এই মুজিজা যারা ঈমানদার তারা বিশ্বাস করে, যেমন বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছেন, আর আবু জাহল বিশ্বাস করতে পারে নাই। এই মেরাজের কাহিনীকে কেন্দ্র করে অনেক আজগুবি কাহিনীও আছে আমাদের দেশে। আমি একবার ক্যাসেট শুনতেছিলাম, মাহফিলে যাচ্ছি, বাসে ওরা গান বাজায়, তো শেষ পর্যন্ত আমি বললাম যে গান বন্ধ রাখো, দিল একটা মাহফিলের ক্যাসেট লাগাইয়া, ওই যে তুরাবালি মার্কে বক্তব্য আছে না, এখন সুরসা দিয়ে বয়ান করে কাহিনী, এই কাহিনী লাগলো। আমি বললাম যে ভাই এটা বন্ধ করে আগেরটাই দাও, কারণ গান শুনলে মানুষ একটা অন্যায় করে, একটা হারাম কাজ করে, ইমান নষ্ট হওয়ার কোন বিষয়ের মধ্যে নাই, কিন্তু এই যে মাহফিলের মধ্যে ইমান নষ্ট করার বিষয় আছে। ওই ক্যাসেটে বাজতেছিল, আল্লাহর নবীর মেরাজ একজনে স্বীকার করে নাই, বিশ্বাস করে নাই, স্ত্রীকে শোল মাছ কিনে দিয়ে কেটে দিতে গিয়ে গোসল করতে গেল, এরপরে ডুব দিল, ডুব দিয়ে সে কি হয়ে গেল, মেয়ে লোক হয়ে গেল, একবার চরে গেলে উঠলো, সৌদাগাররা ধরে নিয়ে গেল, একজনে বিয়ে করলো, সাতটা বাচ্চা হইল, ২৭ বছর কেটে গেল, এরপরে আবার ওই গোসল করতে আসলো, ডুব দিল, এরপরে আবার পুরুষ হয়ে গেল, ঘরে গিয়ে দেখে তার স্ত্রী এখনো মাছ কাটতেছে, তো এরপরে স্ত্রী বলল ব্যাপার কি, স্ত্রীকে বললো ব্যাপার কি, এখনো মাছ কোটা হয় নাই, স্ত্রী বলল আরে তুমি না এইমাত্র গেলা, কি বলে এইমাত্র, আমার তো এই ঘটনা ঘটে গেছে, ২৭ বছর চলে গেছে, নাউজুবিল্লাহ, এইসব কাহিনীর কোন ভিত্তি নেই, এগুলো জাল কাহিনী, ভুয়া কাহিনী এইগুলো বলা হচ্ছে, এটা বিভিন্ন তাফসীর কিতাবেও আছে, এমনকি মারফুল কোরআনও লেখছে, এটা এগুলো জাল কাহিনী, ভুয়া কাহিনী, কোন ভিত্তি নেই এগুলো, এই জন্য এই সমস্ত কাহিনী দরকার নাই, সহি যতটুকু অতটুকু আমরা বিশ্বাস করবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হলো পরের দিন জোহরের সময়, জোহরের সময় জিব্রাইল আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল্লাহর সামনে জমজম কুয়ার কাছে আবার গেলেন, জমজমের কুয়ার পানি দিয়ে উযু করালেন, এরপরে প্রথম দিন জোহরের নামাজ পড়াইলেন প্রথম অক্তে, এরপরে আসরের নামাজ প্রথম অক্তে, মাগরিবের নামাজ সূর্য ডুবার পরে, এশার নামাজ আউয়াল অক্তে, এরপরে ফজরের নামাজ আউয়াল অক্তে, এরপরে দিন জোহরের নামাজ শেষ অক্তে, আসর শেষ অক্তে, মাগরিব আগের অক্তে, এশার নামাজ শেষ অক্তে, ফজর শেষ টাইমে এই দুইটা নামাজ পড়াইয়া দুই দিন, এরপরে বললেন ইয়া মুহাম্মদ হাযা ওয়াক্তুকা ওয়া ওয়াক্তুল আমবিয়াই মিন ক্বাবলিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা মেরাজে যে পাঁচ নামাজ দান করেছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করতে বলেছেন, এই সালাত কেমনে কায়েম করবেন, সেই জন্য আপনাকে উযু করাইয়া কেমনে সালাত কায়েম করতে সব দেখানো হলো, এইভাবে আপনি এবং আপনার উম্মতরা কেয়ামত পর্যন্ত সালাত কায়েম রাখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেজন্য সারা জীবন সালাতে ইমামতি করেছেন, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, এখন একদল ভণ্ড পীরের মুরিদরা আছে, কয় যে নামাজ তো কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই, এই জন্য মনে মনে নামাজ পড়ার মতো পড়লে নামাজ একবার পড়লে চলে, ওরা নাকি নামাজ পড়ে না, কয় যে আমাদের পীর সাহেব কেবলা ফজরের নামাজ পড়েন মক্কা শরীফে, আর জোহর পড়েন বাইতুল মুকাদ্দাসে, মাগরিব পড়ে ওই যে সাত আসমানের বাইতুল মামুরে, এশার নামাজ পড়ে গিয়ে আরশে আজিমে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শুধু আকিমুস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়ে ক্ষান্ত করেন নাই, ওই নামাজ কেমনে পড়বে সেই নামাজ শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইলকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, যাতে করে এই ভণ্ড পীরেরা কোনো ব্যক্তি নামাজের পরিবর্তন করতে না পারে। এখন ওই যে চন্দ্রপাড়ার পীর, সুরেশ্বরের পীর, সুরেশ্বরের পীরে বই আছে ফিররে হক জামে নূর, কি নাম এক একটা বই, আমার বাসায় আছে এই বই, আমি দেখাইছি ওখানে খুলে খুলে, এই বইতে পরিষ্কার লেখছে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে আর নামাজ রোজা কিছুই লাগে না, দলিল পেশ করছে কোরআন আয়াত দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আবার আপনি আপনার রবের ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, আর ইয়াকিন মানে বিশ্বাস, তারা বলে ইয়াকিন মানে বিশ্বাস, বিশ্বাস থাকলে আর নামাজ পড়া লাগবে না, বাস শেষ। ও আমার ভাইয়েরা, এই আয়াত যার উপরে নাজিল হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বুঝেন নাই কি অর্থে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত আল ইয়াকিন, আল মাউত ইয়াকিন মানে কি, এখানে মৃত্যু মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, মৃত্যু পর্যন্ত কারো থেকে নামাজ মাফ হবে না, যদি নামাজ মাফ হইত তাহলে এক ব্যক্তির জন্য মাফ হইত, তিনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি সারা জীবন মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, এমনকি মৃত্যু রোগে আক্রান্ত যখন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই তখনও তিনি হাদিসে বুখারীতে স্পষ্ট আছে, ইয়াহাদা বাইনা রাজুলাইনে, আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বললেন নামাজ ইমামতি করে দাও, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রজুল নাসিফুন, নরম মানুষ, নামাজে দাঁড়াইলে পরে কান্না শুরু করবে, আওয়াজ কেউ শুনতে পারবে না, ওমর বিন খাত্তাব হলো কঠোর মানুষ, আওয়াজ বড় আছে তাকে দেন, আল্লাহর নবী বললেন না আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে, হাফসাকে গিয়ে, ওমরের মেয়ে হাফসাকে গিয়ে বলে, হাফসা তুমি একটু আল্লাহ নবীর কাছে সুপারিশ করো যেন ওমরকে দায়িত্ব দিয়ে যান, হাফসা চিন্তা করলো আমার আব্বাকে ভালোই তো কথা, দুইজনে মিলে এবারে বলল ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক নরম মানুষ বুড়া মানুষ, আপনার জায়গায় দাঁড়িয়ে মতি করতে গেলে কান্না শুরু করে দিবে, নামাজ পড়ানো আর তার দ্বারা সম্ভব হবে না, আওয়াজ শোনা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন আনতুন্না কা সাওয়াহিবি ইউসুফ, তোমরা কি সেই ইউসুফকে যেমন মিশরের মেয়ে লোকেরা অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করতে চেয়েছিল ফুসলাইছিল সেইরকম করছো? এবারে ধমক দিলেন যাও মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। এবারে আবু বকরকে নামাজ পড়াবার দায়িত্ব দেওয়া হল। বোঝা গেল আল্লাহর নবী তার জীবদ্দশায় যেই লোকটাকে ইমাম বানিয়ে গেলেন, যদি কোন মুসলমান নামদারি ব্যক্তি বলে যে আবু বকর ছিল মুনাফেক কাফের, সেই লোকগুলো মুসলমান না কাফের? সুতরাং শিয়ারা যারা বলে আবু বকর ওমর ওসমান এরা ছিল মুনাফিক, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহর নবী আলীকে খেলাফত দিয়ে গেছেন, এই খলিফা ছিল আলী, মাঝখানে তিন খলিফা বাতিল, এইটা যারা বলে তারা মুসলমান না কুফফার? এই শিয়া আল্লাহর নবী আবু বকরকে নিজের স্থানে দাঁড় করায় গেলেন, এরপরে মুসলমানরা আবু বকরকে আল্লাহর নবীর কবরের জায়গায় কবর দিলেন, ওমরকে কবর দিলেন নবীর পাশে, সমস্ত মুসলিমরা যাদেরকে মেনে নিল, শিয়ারা মানতে পারল না, এই শিয়াগুলো মুসলিম না কাফের? শিয়া পরিষ্কার কাফের, শিয়া কোনো মুসলমানই না। এই যে মনে রাখতে হবে, এই শিয়াদের ধর্মই গ্রহণ করেছে আমাদের দেশে একদল সুফিবাদীরা, এরাও বলে আল্লাহর নবী আলীকে খেলাফত দিয়ে গেছেন। কিসের খেলাফত দিয়ে গেছেন? ভাইরা বোঝার চেষ্টা করবেন, আমার সঙ্গে কারো শত্রুতা নাই, বোঝার চেষ্টা করবেন, আমাদের দেশে যত পীরের সিলসিলা আছে সমস্ত পীরের সিলসিলা যায় কোথায়, হাসান বসরি পর্যন্ত, আর হাসান বসরিকে আলী খেলাফত দিচ্ছেন, আর আলীকে খেলাফত দিচ্ছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা কাদের? শিয়াদের কথা। এখন যদি আপনি বলেন না শিয়ারা যেটা বলে আমরা ওটা বলি না, শিয়ারা বলে রাষ্ট্রীয় খেলাফত দিয়ে গেছেন আলীকে, আবু বকর ওমর ওসমান বাতিল, আমরা ওটা বলি না, আমরা বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে একটা আধ্যাত্মিক খেলাফত দিয়ে গেছেন, তাসাব্বুফের খেলাফত। এইটা যদি বলেন তাহলে আমার প্রশ্ন, এই খেলাফতটা যে দিলেন এটা কি আরো কেউ দিয়েছিলেন? আরো কেউ দিয়ে নাই, খালি আলীকে দিলেন কেন? আধ্যাত্মিকতা আবু বকরের ছিল না, ওমরের ছিল না, ওসমানের ছিল না, 1400 সাহাবীদের মধ্যে কারো ছিল না, শুধু একমাত্র একজন লোককে আল্লাহর নবী খেলাফত দেওয়ার উপযুক্ত মনে করলেন? আর যদি বলেন যে না একজন কি দেওয়া যায়, বেশি কি দেওয়া যায় না সেজন্য দেন নাই, তাহলে আপনারা কেন এক একজন পীর হাজার হাজার লোকদের খেলাফত দেন? এক একজন আর 500-600 খলিফা আছে না? আমার কাছে বই আছে 637 জন খলিফার নাম আছে, বর্তমানে পৃষ্ঠপোষক জীবিত আছে, তার খলিফারাও অনেকে মারা গেছে, অনেকে আছে, কয়জন? 637 জন খলিফার নাম আছে আমার কাছে, একে বাসা আছে লাগলে এখন দেখাই দেবো গিয়া, এবং সে ছোটখাটো পীর না, এটা সে অনেক বড় আলেম। তাহলে এখন আপনি 637 জনকে খলিফা খেলাফত দিতে পারলেন, আল্লাহ আল্লাহর নবী দিলেন মাত্র একজনকে, তাহলে কোন খেলাফত ছিল এটা? রাষ্ট্রীয় খেলাফত বললে শিয়াদের কথা ঠিক, তাহলে মাঝখানে আবু বকর ওমর ওসমান বাতিল, আর যদি বলে আধ্যাত্মিক খেলাফত, তাহলে আধ্যাত্মিক খেলাফত খালি আলীকে দিলেন আর কাউকে দিলেন না? এগুলো ভুয়া, আল্লাহর নবীর নামে ভুয়া হাদিস তৈরি করা হয়েছে, সাজারা তৈরি করা হয়েছে, সিলসিলা বানানো হয়েছে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি যে কথা বলতে চাই, মানুষ ভুল বুঝে, আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলি না, আল্লাহর নবীর মৌজেজা, আজকে তো মৌজেজা, মেরাজটা মৌজেজা, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই মৌজেজা এবং কারামত আলোচনা হবে, কারণ আমাদের অনেকে বদনাম করে, আমরা নবীদের মৌজেজা মানি না, ওলিদের কারামত মানি না, এটা মিথ্যা কথা, ভুয়া কথা। আমরা মনে করি নবীদের মৌজেজা হক, ওলিদের কারামত হক, তবে সেই মৌজেজার কারামত হতে হবে কি? কোরআন সুন্নাহ সমর্থিত, আমরা সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর মৌজেজাগুলো কেমন ছিল? এই মেরাজও একটা মৌজেজা, আমরা এটা বিস্তারিত আলোচনা শুনলাম, আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, কিন্তু আলোচনা করতে গেলে শেষ হয়ে যাবে রাতকে রাত, এর মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে আপনারা বসে আছেন। আমরা সালাত, এই যে মেরাজের একটা বড় ইবাদত, এটা নিজেরও আমল করব। আজকে যারা মেরাজের তাৎপর্য শিখতে চায়, অনেকে জিজ্ঞেস করে মেরাজে কয়টা রোজা রাখবো, মেরাজে কয় রাকাত নামাজ পড়বো। কি পণ্ডিত, মেরাজে আল্লাহ নবীর সাহাবীরা কোন নামাজ পড়েছেন? মেরাজের নামাজ যদি কয় রাকাত জিজ্ঞেস করে, আমি বলেছি আগেও বলেছি যে মেরাজের নামাজ কয় রাকাত? 17 রাকাত। সেই 17 রাকাত কি কি? ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, মোট কয় রাকাত? এই 17 রাকাত হচ্ছে মেরাজের নামাজ। যদি কোন ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর মেরাজকে হক মনে করে, আর মেরাজের যে প্রাপ্য সেটা আদায় করতে চায়, তার জন্য জরুরি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বে না আর দাবি করবে নবীর আশেক, এগুলো আশেক না শয়তান? এই জন্য মনে রাখতে হবে নামাজ মাপ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত শেষ সময় একেবারে জীবনের শেষ মুহূর্তে বারবার বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, খবরদার তোমরা সালাতের প্রতি গুরুত্ব দিবে, সালাত যেন ছুটে না যায়, বারবার বলেছেন। এই কথা বলতে বলতে আল্লাহ নবীর কথা বন্ধ হয়ে গেছে, শুধু একটা কথা এরপরে বলেছেন আল্লাহুম্মা রফিকাল আলা। এটা এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ইখতিয়ার দেন। জিব্রাইল আজরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলছি, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনি কি দুনিয়ায় থেকে যাবেন নাকি আল্লাহর কাছে চলে যাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই আজরাইল, আমি যদি দুনিয়া থাকতে চাই তাহলে কি থাকতে দেওয়া হবে? আজরাইল ভাই এমনটাই তো বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের দিকে তাকালেন, যেন পরামর্শ চাচ্ছেন জিব্রাইলের। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষায় রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আমার মহান বন্ধু আল্লাহর কাছে আমি যাওয়ার জন্য আগ্রহী। এরপরে রূহ কবজ করে নেওয়া হলো। এটাই নবীর সর্বশেষ কথা। এর আগের কথাটা কি? আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখো, সালাত কায়েম করো। এই সালাত কারো থেকে কোন অবস্থায় মাফ হয় না। মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে অতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে। এই সালাত দিয়ে হচ্ছে একজন মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য, কাফের মধ্যে পার্থক্য। এজন্য আল্লাহর নবীর যুগে মুনাফিকরা পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তরক করলো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, সে কুফরি করলো। আল্লাহর রাসূল আরো বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই ব্যক্তি সালাত কায়েম করলো সে দিন কায়েম করলো, ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই ব্যক্তি সালাতকে নষ্ট করলো সে দিন ইসলামকে নষ্ট করে ফেললো। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের মসনদে বসলেন, তিনি রাষ্ট্রীয়ভাবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে পত্র লিখলেন, হুকুম জারি করলেন, আহাম্মুস সালাত ইনদিয়াস সালাত, আহাম্মুল উমুর ইনদিয়াস সালাত, আমার কাছে রাষ্ট্রীয় সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত কায়েম করবে সে আল্লাহর আমি মনে করব রাষ্ট্রের অন্য অন্য কাজ ঠিক মতো করবে, আর যে সালাত কায়েম করবে না মনে করব যে সে অন্য কাজগুলো আরো বেশি নষ্ট করছে। এই জন্য সালাত আমরা ঠিক মতো আদায় করবো রাজি থাকি ইনশাআল্লাহ। ফজর থেকে এই মহল্লার যারা আছি, ফজর থেকে আজকের থেকে একেবারে পাকা ওয়াদা করব যে আজকের থেকে আর সাধ্যমতো জানা মতে ইচ্ছে করে আমি জামাত তরক করব না, রাজি থাকি ইনশাআল্লাহ। ফজর থেকে পরীক্ষা হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।